নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাআত থেকে, আনুগত্য থেকে দিন দিন মুসলিম উম্মাহ সরে যাচ্ছে। এরকম একটি মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনা করার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে বিশেষ করে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলো যখন আসে, তখন আমাদের দেশে আলহামদুলিল্লাহ চারিদিকে ওয়াজ মাহফিলের সময় শুরু হয়। এই ওয়াজ মাহফিলগুলো করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা বান্দিদের হেদায়েত, আল্লাহর বান্দা বান্দিদের কাছে আল্লাহ রাব্বুল আলমিনের নাজিলকৃত কোরআনে হাকিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো গ্রামে গঞ্জে সর্বস্তরে আল্লাহর বান্দা বান্দিদের কাছে পৌঁছিয়ে দেওয়া। কিন্তু এই পৌঁছিয়ে দেওয়ার কাজটি যেভাবে হওয়া উচিত সেইভাবে কিন্তু আমাদের সমাজে হচ্ছে না। যেই দিনের কথা পৌঁছিয়ে দেওয়ার জন্য এই ওয়াজ মাহফিল, সেই দিন যিনি আল্লাহর জমিনে নিয়ে এসেছেন, যিনি সেই দিন প্রচার প্রসারের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বাদ দিয়ে নিজেদের অভিনব নতুন নতুন অসুস্থ প্রতিযোগিতা, অসুস্থ মানসিকতা নিয়ে আমরা আল্লাহর দিনের ওয়াজ মাহফিলের নামে কিছু টাকা পয়সা খরচ করতেছি, কিছু সময় চিত্ত বিনোদনের ব্যবস্থা করতেছি। আপনার যেই পদ্ধতিতে ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং সালফে সালেহিনের যেই তরিকা, যেই পদ্ধতি, সেই পদ্ধতির কোনো বালাই নেই। তো এক্ষেত্রে সুবিধা হয়েছে যে আমরা এই দেশের মানুষদেরকে দিন সম্পর্কে মূর্খ পাইছি, এটা হলো বড় সুবিধা। এই দেশের মুসলিম উম্মা, এই দেশের মুসলিম নাগরিক যদি একটু দিন সম্পর্কে সচেতন থাকতো, দিন সম্পর্কে জানতো, তাহলে আমরা এই সুযোগটা পাইতাম না। কিন্তু জনগণ মূর্খ হওয়ার কারণে, দিন সম্পর্কে কোনো এলেম বা ধারণা না থাকার কারণে আমরা দিনের নামে জনগণের সাথে তামাশা করতেছি। কিন্তু জনগণ সেই তামাশাকে এবাদত মনে করতেছে। মানে যেই দেশে জ্ঞান নাই, এলেম নাই, সেই দেশে তামাশা করলেও মানুষ এবাদত মনে করে, গান গাইলেও মানুষ এবাদত মনে করে, নাচলেও মানুষ এবাদত মনে করে, কাপড় চোপড় খুলে ফেললেও মানুষ এবাদত মনে করে। কি করে না, কি বলেন, করে না? কাপড় চোপড় খুলে ফেললেও মানুষ মনে করে আল্লাহর ওলি হয়ে গেছে। তারপরে গান গাইলেও মানুষ মনে করে যে এই হুজুর তো অনেক বড় হুজুর, সুন্দর গান গাইতে পারে। তারপরে নাচলেও মনে করে যে এই হুজুর বড় জাকের, নাচি নাচি জিকির করে। মানে মানুষ মূর্খ হইলে মানুষকে যা করবে সেটাই মানুষ এবাদত মনে করে। এই জন্য আমাদের দেশে বিচিত্র রকমের ওয়াজ মাহফিল আমরা দেখি। এই ওয়াজ মাহফিল হলো মানুষের হেদায়েতের উদ্দেশ্যে, কিন্তু সেই হেদায়েতের মাকসাদ, হেদায়েতের উদ্দেশ্য হয়ে গেছে এটা একটা বাণিজ্যিক মাধ্যম হয়ে গেছে। কিছু ওলামায়ে কেরাম এটাকে একটা পেশা হিসাবে, বাণিজ্য হিসাবে গ্রহণ করে, এবং এই সময় আসলে উনাদের সিরিয়াল পাওয়া মুশকিল। আর জনগণও মনে করে যে গান বাজনার অনুষ্ঠান যেরকম, ওয়াজ মাহফিল এরকম একটা জিনিস, ওখানেও কিছু চিত্ত বিনোদনের ব্যবস্থা থাকে, এখানেও কিছু চিত্ত বিনোদনের ব্যবস্থা হবে, ওখানেও কতক্ষণ সুন্দর সুন্দর সুরে গায়িকারা গান গায়, এখানেও কিছুক্ষণ হুজুর, ওখানে হয়তো একটা মহিলা সুরতে, এখানে একটা পুরুষের সুরতে, বা দাড়ি টুপি সুরতে, এখানে কিছুক্ষণ গান হয়, গান হয়, সুর হয়, এগুলো শুনে কতক্ষণ সুবহানাল্লাহ বলে জোরে জোরে, কতক্ষণ আলহামদুলিল্লাহ বলে, কতক্ষণ কান্দে, কতক্ষণ হাসে, মানে এক এক ধরনের মানে কিছুক্ষণ চিত্ত বিনোদনের এক ব্যবস্থাপনার নাম হলো আমাদের দেশের ওয়াজ মাহফিল। মূলত এই ওয়াজ মাহফিল অথবা এই তাফসিরুল কোরআন মাহফিল, এই নসিহত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, এগুলো কোনো বাণিজ্যিক পেশা নয়। পূর্বেকার সাহাবাই কেরাম, তাবেইনি কেরাম, তাবে তাবেইনি কেরাম, সালফে সালেহীন, তারা কেউ আল্লাহর দিনের দাওয়াতকে বাণিজ্য হিসাবে, ব্যবসা হিসাবে গ্রহণ করেন নাই। না করার কারণে তাদের উদ্দেশ্য মুসল্লিদেরকে, শ্রোতাদেরকে সন্তুষ্ট করা না। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, যখন যিনি আলোচনা করবেন তার উদ্দেশ্য হবে শ্রোতাদেরকে খুশি করা, তখন ওনার মনে সবসময় উনি এটাই চিন্তা করবেন যে আমি কিভাবে বললে আমার মুসল্লিরা খুশি হবে, আমার শ্রোতারা খুশি হবে। ওনার কাছে তখন সত্য কথা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল মুসল্লিদেরকে, শ্রোতাদেরকে, দর্শকদেরকে খুশি করা। এখন যদি যিনি আলোচনা করবেন তিনি যদি দিনের সহি কথা বলেন, তাহলে তো শ্রোতা যারা থাকবেন, দর্শক যারা থাকবেন, তারা কোনোদিন সন্তুষ্ট হওয়ার কথা না। কারণ আমি যদি আলোচনা করি আপনাদের রোগগুলা নিয়ে, কোন কোন রোগ আছে আপনাদের, আমাদের সবারই যে রোগগুলো আছে, রোগগুলা নিয়ে যদি আলোচনা করি, তো যারা যাদের মধ্যে ওই রোগ আছে তারা কিন্তু খুশি হওয়ার কথা না। তাহলে যদি খুশি হয় বুঝতে হবে যে ওই রোগের ওষুধই নেই, এজন্য রোগী খুশি। কারণ ওই রোগের ওষুধ দিলে রোগী এত খুশি হতো না। এইভাবে আমরা এই ওয়াজ মাহফিল করতে গিয়ে মুসল্লিদেরকে, শ্রোতাদেরকে খুশি করার জন্য বিভিন্ন উপায়ে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিথ্যা কথা, হাজার হাজার মিথ্যা কথার ছড়াছড়ি, মিথ্যা গল্পের প্রচার প্রসার চলতেছে। আলহামদুলিল্লাহ এরকম একটি মুহূর্তে আমরা আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতে বসেছি। আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা শেষ পর্যন্ত, এশা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত নিয়ে আলোচনা করব, আমরা সকলেই কিন্তু তার কি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি উম্মত, আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এবং তিনি আমাদের প্রাণের, মহব্বতের, আমাদের সকলের অত্যন্ত সম্মানের, অত্যন্ত আদরের, অত্যন্ত মহব্বতের রাসূল। এই জন্যই আমরা তার উপরে ঈমান এনেছি, তার মাধ্যমে আমরা আল্লাহর দিন পেয়েছি, আমরা আল্লাহর কোরআন পেয়েছি, আখেরাত জানতে পেরেছি, নাজাতের বিষয় জানতে পেরেছি, জান্নাত জানতে পেরেছি, জাহান্নাম সম্পর্কে জানতে পেরেছি। তিনি না হলে হয়তো আমরা এই জিনিসগুলো জানার উসিলা, জানার মাধ্যম পেতাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই আমরা এই জিনিসগুলো জানতে পেরেছি। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত যদি যথাযথ না থাকে, তাহলে ওই ব্যক্তির মধ্যে আল্লাহর দিন যথাযথভাবে আসবে না। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এই মহব্বতের অনেকগুলো দিক আছে, দিক ও বিভাগ আছে। জীবনের এমন কোন দিক ও বিভাগ নাই যেই দিক ও বিভাগের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাতের সম্পর্ক নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আখলাক কেমন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা খুলুকুহুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক হলো, চরিত্র হলো কোরআন। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত হলো কোরআন। 30 পারা যে কোরআনে কারীম, এই কোরআনে কারীমটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জানতে হলে কি জানতে হবে? কোরআন জানতে হবে। কোরআন যত পড়বেন, কোরআন যত জানবেন, কোরআন যত বুঝবেন, তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত জানতে পারবেন। কারণ কোরআনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত। কোরআনে কারিমে যা কিছু নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা তার বাস্তবায়ন হয়েছে। কোরআনে কারিমের এমন কোন শব্দ নাই, এমন কোন আয়াত নাই, যেই আয়াতের যেই শব্দের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। এইরকম কোরআনে কারিমের কোন শব্দ কোন আয়াত নাই যেটার আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করিয়ে দেখান নাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকে এটার দায়িত্বই দিয়েছেন। সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ। আপনার উপরে যে কোরআন নাজিল হচ্ছে, এই কোরআনে কারিমের বায়ান, এই কোরআনে কারিমের ব্যাখ্যা আপনি মানুষদেরকে জানিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন। এই বুঝানোর জন্যই আপনাকে দায়িত্ব দেওয়া হলো। সুবহানাল্লাহ, কোরআনে কারিম বায়ান করে দেওয়া, বুঝাই দেওয়া, ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেওয়া, এই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে কোরআনের এমন কোন শব্দ, এমন কোন বাক্য, এমন কোন আয়াত নেই যেই আয়াতের যেই বাক্যের যেই শব্দের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়ে দেখান নাই। কোরআনে কারিমের প্রতিটি শব্দের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। এজন্য কোরআনে কারিমের কোনো আয়াতের বিকৃতির সম্ভাবনা নাই। শাব্দিক যেমন বিকৃতি করা যাবে না, তেমনি ব্যাখ্যাগত বিকৃতিও করা যাবে না। কারণ ব্যাখ্যাগত বিকৃতি যদি করিও, তা আমরা এটা ধরে ফেলতে পারবো যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের আমল কিভাবে করছেন। তো যদি আমরা 1400 বছর পরে দেখি যে এই আয়াতের আমল চলতেছে এইভাবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই আয়াতের আমল চলতো ওইভাবে, তখনই আমরা বুঝতে পারবো যে এটার ভুল ব্যাখ্যা। বর্তমানে যেটা চলতেছে এটা ভুল ব্যাখ্যা, এই জন্য আজকে 1400 বছর পরের আমল আর 1400 বছর আগের আমলে মিল নেই। অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনকে হেফাজতের দায়িত্ব যে নিয়েছেন, এটাকে শাব্দিকভাবেও হেফাজত করেছেন, এটাকে অর্থগত হেফাজত করেছেন, এবং এটার বায়ান এটার ব্যাখ্যাকেও আল্লাহ পাক হেফাজত করেছেন। যখন কোরআনে কারিম নাজিল হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াহুড়া করতেন এটাকে মুখস্থ করার জন্য। আল্লাহ পাক নিষেধ করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ পাক বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে রাসূল, আপনি তাড়াতাড়ি কোরআনকে মুখস্থ করার জন্য, সংরক্ষণ করার জন্য আপনি এত জিহ্বাকে নাড়াচাড়া করবেন না, এত তাড়াহুড়া করবেন না। আপনার উপরে যে কোরআন নাজিল হচ্ছে, এই কোরআনকে জমা করা, এই কোরআনকে সংরক্ষণ করা, এটা আমি আল্লাহর দায়িত্ব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের ব্যাখ্যা, এই কোরআনের বায়ান সংরক্ষণ করা, এটাও আমার দায়িত্ব। সুবহানাল্লাহ, মানে আপনি এত পেরেশান হবেন না, এই কোরআনে কারিম সংরক্ষণ, কোরআনে কারিমের ব্যাখ্যা সংরক্ষণ, এটাও আমি আল্লাহর নিজ দায়িত্বে। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন মুফাসসিরে কোরআন তৈরি করে দিয়েছেন, যারা কোরআনে কারিমের তাফসির লিখে গেছেন। কেয়ামত পর্যন্ত যদি কোরআনের কোনো ব্যাখ্যার বিকৃতি হয়, আমরা ওই তাফসিরগুলো দেখলে ধরে ফেলতে পারব। তাফসিরে তবারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল মানি, এরকম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অসংখ্য তাফসির লেখা হয়েছে। যে তাফসিরগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কোরআনে কারিমের বিকৃতি হয়েছে না সঠিক হয়েছে। আমরা যে কথাটা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কোরআনের তাফসির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটাই কোরআনের তাফসির, এটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আমরা আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি দিক নিয়ে। সেই দিকটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে, মহব্বতের সাথে, অত্যন্ত ঘনিষ্ঠ একটা জিনিস হলো হালাল রিজিক, হালাল উপার্জন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, মহব্বতের মাধ্যমে, ভালোবাসার উপার মাধ্যম হালাল রিজিক অন্বেষণ। হালাল রিজিক অন্বেষণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত লাভ, এটা হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত, এটা তো ব্যাপক বিশাল বিষয়, এটার কোনো কুল কিনারা নাই। সেখান থেকে আমরা সংক্ষিপ্ত একটা বিষয় এই টপিক্সটা নিয়ে আলোচনা করব যে হালাল উপার্জনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লাভ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। একটা হাদিস আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে এই বিষয়টার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সাথে হালাল উপার্জনের কি সম্পর্ক। জামে আত-তিরমিজির একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رجل يا رسول الله والله اني لا احبك عبد الله ابن مغفل رضي الله تعالى عنه বলেন একদিন এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম والله اني لا احبك আল্লাহর কসম আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উনজুর মা যা তাকুল, সাহাবীরে আবেগে পড়ে মহব্বত করিও না, কি বলতেছ সেটা বুঝে শুনে বলো, ভেবে চিনতে বলো, চিন্তা করো। এমনি আবেগে পড়ে বলতেছ আল্লাহ ইন্নিলা উহিব্বুকা, কিন্তু আমাকে ভালোবাসা এটা সহজ বিষয় না, এটা অনেক কঠিন বিষয়। উনজুর মাজা তাকুল, কি বলতেছ তুমি একটু ভালো করে চিন্তা গবেষণা করে দেখো। এই সাহাবি আবারও বলে আল্লাহ ইন্নিলা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক ভেবে চিন্তে দেখেছি, আমি অনেক গবেষণা করে দেখেছি, আল্লাহর কসম অবশ্যই অবশ্যই আমি আপনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন উনজুর মা যা তাকুল, সাহাবীরে কি বলতেছ ভালো করে চিন্তা গবেষণা করে বলো, আমাকে ভালোবাসা সহজ বিষয় না, আমাকে ভালোবাসা অনেক কঠিন বিষয়, আমাকে ভালোবাসার মজা এখনো তুমি বুঝো নাই। ওই সাহাবি আবারও বলে ওয়াল্লাহি ইন্নি লা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম অবশ্যই অবশ্যই আমি আপনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলতেছেন সাহাবীরে আমাকে মহব্বত করা কত কঠিন, এই মজা এখনো দেখো নাই। আমাকে মহব্বত করার কারণে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নির্মমভাবে শাহাদাত বরণ করছেন সেই জিনিস তো তোমার এখনো দেখা হয় নাই। তাদের আর কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটা, তারা আমাকে মহব্বত করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের মজা তুমি দেখো নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে মহব্বত করতে গিয়ে সেই মরুভূমির কঠিন উত্তপ্ত বালুর মধ্যে, গলার মধ্যে রশি লাগিয়ে রাস্তা রাস্তা টানা হয়েছে। এরকম অসংখ্য সাহাবি আমাকে ভালোবাসার কারণে কি পরিণতি হয়েছে সেই জিনিস তোমার এখনো খেয়াল নাই। উনজুর মা যা তাকুল, আমাকে ভালোবাসা কঠিন বিষয় তুমি চিন্তা গবেষণা করে দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন সাহাবীরে আমাকে যদি ভালোবাসতে চাও ফা আইদ্দালিল ফাকরে তাজপাপা, সাহাবি তুমি দারিদ্রতার জন্য প্রস্তুতি গ্রহণ করো, কারণ আমাকে ভালোবাসার কারণে হাজার হাজার সাহাবী নিজের বাড়িঘর ছাড়তে হয়েছে, অসংখ্য সাহাবীর ধন সম্পদ পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেড়ে মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা যেতে হয়েছে, আমাকে ভালোবাসার কারণে কত সাহাবি নিজের পরিবার থেকে বিতাড়িত হয়েছে, আমাকে ভালোবাসার কারণে কত সাহাবি উহুদের ময়দানে শাহাদাত বরণ করতে হয়েছে, আমাকে ভালোবাসার কারণে কত সাহাবি হিজরত করতে গিয়ে রাস্তার মধ্যে কাফেরদের আঘাতে শাহাদাত বরণ করেছে, আমাকে ভালোবাসার কারণে এক সাহাবি দীর্ঘ অনেক বছর শিকল দ্বারা আবদ্ধ ছিল, এইভাবে অসংখ্য কঠিন কঠিন নির্যাতনের শিকার হয়ে আমাকে সাহাবিরা ভালোবেসেছেন। সুতরাং ফা আইদ্দালিল ফাকরে তাজপাপা, আমাকে যদি ভালোবাসতে চাও তোমার প্রথম প্রস্তুতি হলো তুমি দারিদ্রতার জন্য রেডি থাকো। তাজপাপান আর মোটা কাপড়, মোটা পোশাক, মোটা মোটা খাবারের জন্য তৈরি থাকো। মোটা খাবার বুঝছেন, মোটা খাবার মানে ভালো খাবার না, হয়তো দুই দিনে একবার খাইতে হবে, তিন দিনে একবার খাইতে হবে, বা সপ্তাহে একবারও খাইতে হতে পারে, যে কথা আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে আয়েশা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, ইয়া ইবনে উখতি, ও আমার বোনপোত, আমার বাগিনা, শুনো, এক চাঁদের পর এক চাঁদ এইভাবে আমরা নতুন নতুন তিনটা চাঁদ দেখেছি আকাশে, তিনটা চাঁদ আমরা দেখেছি পরপর দুই মাসে তিনটা নতুন চাঁদ, কিন্তু এই দুই মাসের ভিতরে মা ও খেদাফি বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন, এই তিনটা নতুন চাঁদের মধ্যে আল্লাহ রাসূলের ঘরে কোনোদিন আগুন জ্বলে নাই। তখন উরওয়া ইবনে জুবায়ের জিজ্ঞাসা করলেন, খালা, তাহলে আপনারা এই সময় কিভাবে জীবন যাপন করেছেন, কিভাবে থেকেছেন দুই মাস পর্যন্ত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুইটি কালো জিনিস, একটি হলো পানি আর একটা হলো খেজুর, এই দুই জিনিস সামান্য সামান্য জীবন ধারণ করার জন্য যতটুকু দরকার এতটুকু খেয়ে খেয়ে আমরা দীর্ঘ দুই মাস পর্যন্ত কাটাইছি। আল্লাহ আকবার। রাসূলকে ভালোবাসা এটা তো মজার জিনিস না, এটা অনেক কষ্টদায়ক জিনিস। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, তাজপা পা, আমাকে মহব্বত করলে ওই মোটা খাবার মোটা পোশাকের জন্য তৈরি হয়ে যাও। কারণ হলো, ফা ইন্নাল ফাকরা আসরাউ ইলা মান ইউহিব্বুনি মিনাস সাইলে ইলা মুনতাহাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্রের ঢেউ যেরকম দ্রুত গতিতে তাড়িয়ে আসে এইদিকে, আপনারা যারা কক্সবাজার গেছেন, সমুদ্রের ঢেউ কি জোরে এই দিক থেকে এই দিকে দৌড়াই আসতেছে একটার পর একটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্রের ওই ঢেউ যেভাবে তাড়িয়ে আসে একটার পর একটা, আমাকে যে মানুষ মহব্বত করে ওই মানুষের দিকে দারিদ্রতা এইভাবে একের পর এক দৌড়াই দৌড়াই আসে। আমাকে মহব্বত করার কারণে তার দিকে মজার মজার হাদিয়া আসে না, আমাকে মহব্বত করলে তার দিকে একের পর এক বিপদ মুসিবত, একের পর এক কড়া কড়া কঠিন কঠিন জিনিস একের পর এক আসতেই থাকবে সমুদ্রের ঢেউয়ের মতো। তাহলে এই হাদিসটি থেকে আমরা যেটি বুঝতে পারি সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাথে অর্থনীতির সম্পর্ক আছে। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসটা স্পষ্ট করেছেন যে আমাকে মহব্বতের সাথে আমাকে ভালোবাসার সাথে অর্থনীতির সম্পর্ক আছে। আল্লাহ রাসূল না হয় বললেন, কেন আমাকে ভালোবাসলে দারিদ্রতার জন্য প্রস্তুতি নাও, মোটা কাপড়ের জন্য, মোটা খাবার দাবারের জন্য, অনাহার, তারপরে না খেয়ে কষ্টকর জীবন যাপনের জন্য প্রস্তুতি নাও। এই কথাগুলো কেন বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করলে ওই লোক হারাম উপার্জন করতে পারে না, উপার্জন করার জন্য যখন ঘর থেকে বের হবে তার সামনে যতগুলো রাস্তা আসবে উপার্জনের, এই উপার্জনের এই রাস্তার দিকে গেলে দেখবে কিছু দূর যাওয়ার পরে, আমার রাসূল তো এইভাবে উপার্জন করতে নিষেধ করেছেন, এই রাস্তায় গেলে দেখবে আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা এখানে রয়েছে, এই রাস্তায় গেলে দেখবে আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা আছে, যেই রাস্তায় যাবে উপার্জন করার জন্য অসংখ্য হারাম রিজিক সে দেখতে পাবে। আল্লাহ রাসূলকে যদি সে মহব্বত করে তাহলে ওই হারাম রিজিকের দিকে সে আর হাত বাড়াইতে পারবে না, তখন সে বাধ্য হয়ে দারিদ্রতার দিকে, অর্থ সম্পদ আর কমে যাবে, অর্থ সম্পদ আর বাড়বে না, অর্থ সম্পদকে বিশাল আকারে পরিণত করা তার পক্ষে সহজ হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন কুনতা তুহিব্বুনি ফা আইদালিল ফাকরে তাজফা পা, যদি আমাকে মহব্বত করো দারিদ্রতার জন্য তুমি প্রস্তুতি নাও। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি মহব্বতের সাথে উপার্জনের, আর্থিক উপার্জনের যত রাস্তা আছে এগুলো সম্পর্ক আছে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলছেন। কিন্তু আমরা যদি বর্তমান সমাজে দেখি, রাসূলের আশেক, রাসূলের মহব্বত করে দাবিদার, যত রাসূলের বড় আশেকের দাবিদার তার সম্পদ তত বাড়তে থাকে। কি বলেন, আশেকের রাসূল যত হয় সম্পদ তত বাড়ে। আবার বলে যে দেখেন রাসূলের আশেক হওয়ার কারণে আল্লাহপাক এত বরকত দিছে, সম্পদ খালি বাড়তেই আছে। তাহলে আল্লাহপাক নবী রাসূলদেরকে যে এই বরকত দিলেন না, সাহাবায়ে কেরামদেরকে যে এই বরকত দিলেন না, আজকে আশেকের রাসূল হলে এত বরকত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, তাদেরকে আল্লাহপাক এত বরকত দিলেন না কেন? বুঝতে হবে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাথে এই মহব্বতের মিল নাই। এজন্য ওখানের মহব্বত করলে সম্পদ কমতো, এখন মহব্বত করলে সম্পদ বাড়ে। এটার কারণ হলো ওই মহব্বতের, এই মহব্বত এক জিনিস না, ওই আসল যে মহব্বত নবী সাল্লামের সেই মহব্বত তার মধ্যে আসে নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আমাদেরকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং যেই আয়াতগুলোর আমল আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম করে করে আমাদেরকে দেখিয়েছেন। সুরা আল বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ পাক দুনিয়ার সকল মানুষদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যত হালাল এবং তৈয়বা খাবার আছে সেই খাবারগুলো তোমরা খাও। খাবার খাও কোনগুলা? হালাল আন তৈয়বা, হালাল এবং তৈয়বা, দুটা কথা বলছেন আল্লাহ পাক। একটা বলছেন হালাল, আরেকটা বলছেন তৈয়বা। হালাল খাবারগুলা খাও আর পবিত্র খাবারগুলা খাও। হালাল কোনগুলা, পবিত্র কোনগুলা? হালাল হলো যেই খাবারগুলা আল্লাহ পাক কোরআনে কারিমে হারাম করেছেন, কয়েকটা জিনিস আল্লাহ পাক হারাম বলছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দামু ওয়ালাহমুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য হারাম করা হলো রক্ত, তারপর মৃত প্রাণী, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করলে এরকম প্রাণী, এরকম কয়েকটা হারামের তালিকা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই হারামের বাহিরে, এই কয়েকটা হারামের বাহিরে যা খাবার আছে দুনিয়াতে সব হালাল। এজন্য কেউ যদি বলে যে এই আপনারা যে প্রতিদিন ভাত খান, ভাত খাওয়া হালাল কই পাইছে দেখাইতে পারবেন? কোরআন হাদিসে ভাত খাওয়া হালাল এটা দলিল দেখাইতে পারবেন? কোরআন হাদিসে কোথাও নাই। রুটি খান, এই যে মাছ খান প্রতিদিন, গোস্ত খান, এই খাবার খান, এই খাবার, এগুলো যে হালাল এগুলো কই পাইছে? এগুলো যদি দলিল দেখতে চায় কেউ, আপনারা দলিল দেখাতে পারবেন? দলিল দেখাতে পারবেন না। এজন্য এই ক্ষেত্রে নীতিমালা জানতে হবে যে দলিল কে দেখাবে। এই নীতিমালা না জানার কারণে অনেক ভাই শেরেকের কথা বলতে গিয়ে, বেদাতের কথা বলতে গিয়ে জবাব দিতে পারে না। কারণ যারা বেদাত করেন তারা কি করে, আপনাকে বলবে যে এটা যে করা যাবে না কোথায় পাইছেন দেখান। আপনি তো করবেন যে কি এটা তো কোথাও নাই, দেখাবেন কোথা থেকে? বলে যে এটা যে করা যাবে না, এটা করা বেদাত, এটা কই পাইছেন দেখান। তা আপনি দেখাবেন কোথা থেকে? এটা তো দলিলে নাই, হাদিসে নাই, আপনি দেখাবেন কোথা থেকে? বরং এই ক্ষেত্রে নীতিমালা শিখে রাখতে হবে যে হালাল এবং হারামের ক্ষেত্রে হালাল বলার জন্য দলিল লাগবে না, দলিল দেখানো লাগবে না। দলিল লাগবে কিসের জন্য? হারামের জন্য। দুইজনে মিলে ঝগড়া করতেছে, একজন বলতেছে যে এটা হালাল, আরেকজন বলতেছে যে এটা হারাম, দলিল কে দেখাবে? যিনি বলবেন হারাম উনি দলিল দেখাবেন, যিনি বলবেন যে হালাল উনাকে দলিল দেখানো লাগবে না। যদি বলে যে আপনি এটা হালাল কই পেয়েছেন দেখান, এটা হলো বোকামি, মূর্খতা, জাহালত। এক্ষেত্রে এটা মুখস্থ করে রাখবেন যে একজন হালাল বলতেছে, একজন হারাম বলতেছে। দলিল দেখাইতে বলবেন কাকে? যিনি হারাম বলবেন তাকে দেখাতে বলবেন। কারণ হালাল বলার জন্য এক্ষেত্রে দলিল লাগবে না, হারাম বলার জন্য দলিল লাগবে। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা খাবারের ক্ষেত্রে কোন কোন খাবার হারাম শুধু সেইগুলার লিস্ট দিছেন আল্লাহ পাক, হালাল গুলার লিস্ট দেন নাই। হালাল খাবারের লিস্ট যদি আল্লাহ পাক দিতেন তো এরকম 30 পারার মতো আরেকটা কোরআন শরীফ লাগতো, কি বলেন? সেটার মধ্যে বাংলাদেশের যত খাবার আছে, ইন্ডিয়ান যত খাবার আছে, পাকিস্তানি যত খাবার আছে, তারপরে আরাবিয়ান যত খাবার আছে, এবং যুগে যুগে এই যে নবী সাল্লামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত যত হাজার রকমের খাবার, এগুলা লিস্ট দিতে দিতে তো আল্লাহ পাকের এরকম আরেকটা কোরআন লাগতো। এজন্য যিনি হারাম বলবেন তাকে দলিল দিতে হবে, আর যতক্ষণ হারামের দলিল পাওয়া যাবে না ততক্ষণ এটা খাওয়া হালাল। আর শরীয়তের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে শরীয়তের কোন একটা জিনিসকে একজন বলতেছে যে এটা ইবাদত, আরেকজন বলতেছে যে এটা ইবাদত না, দলিল দেখাবে কে? হ্যাঁ, যিনি বলবেন যে এটা ইবাদত তাকে দলিল দেখাতে হবে, যিনি বলবেন যে এটা ইবাদত না ওনাকে দলিল দেখানো লাগবে না। এখন যিনি বলবেন যে এটা ইবাদত না ওনাকে যদি বলেন যে এটা কই পাইছেন দেখান আপনি, এটা যে ইবাদত না আপনি এটা কই পাইছেন, এটা ওনার কাছে দলিল চাওয়া যাবে না, এটা ওনার কাছে দলিল চাওয়া এটা মূর্খতা, জাহালত। যিনি বলবেন এটা এবাদত, এটা আল্লাহর এবাদত, উনি দলিল দেখাবেন। বুঝতে পারছেন কথা? আল্লাহ পাক বলতেছেন, ইয়া ইউহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালা, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য যা হালাল করা হয়েছে সেটা খাও। তার পাশাপাশি আল্লাহ পাক বললেন, তৈয়েবা, খালি হালাল হলে হবে না, ওই খাবারটা আবার তৈয়েবাও হইতে হবে। হালালের পাশাপাশি কি হইতে হবে? তৈয়েবা। তৈয়েবা কোনটা? হালাল তো আমরা বুঝলাম যে যত খাবার আছে হারামগুলা বাদ দিয়ে সব হালাল। তৈয়েবা হলো ওই খাবারটা যেই মূল্য দিয়ে, যেই বিনিময় দিয়ে হালাল খাবারটা কিনা হবে, সেই বিনিময়টাও হালাল হইতে হবে। একজন ভাই অফিস থেকে 5,000 টাকা ঘুষ নিয়ে বাসায় আসার সময় গরুর গোশত, খাসির গোশত, মাছ মুরগি কিনে আনছে, সব হালাল খাবার, কিন্তু অফিস থেকে টাকা আনছে যেটা সেটা কি? সেটা হারাম। কিন্তু উনি যা কিনছেন এগুলো কিন্তু হালাল। বাসায় এনে স্ত্রীকে দিচ্ছেন, স্ত্রী বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবর বলে জবাই করছেন, আল্লাহু আকবর বলে মোরগ জবাই করছেন, আবার বিসমিল্লাহ বলে রান্না বান্না করছেন, খাওয়ার সময় বলতেছে এই দস্তরখান বিছাও, সুন্নতের আমল করি খাই, বিসমিল্লাহ বলে ডাইন হাত দিয়ে খাইতেছেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহর শুকরও আদায় করতে, সব সুন্নত আদায় করছেন, সব হালাল খাবার খাইছেন। তাহলে ওনার এখানে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল তো নাই, সব হালাল খাবার, আবার সব সুন্নতের আমল করি খাইছে, জবাইও করছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, হারামের কিছু নাই, কিন্তু আবার এখানে বিসমিল্লাহ বলে খাইছে, দস্তরখান বিছে খাইছে, ডাইন হাত দিয়ে খাইছে, সব আমল সুন্নতি আমল, কিন্তু টাকাটা আনছে কোথা থেকে? অফিস থেকে ঘুষ নিয়ে টাকাটা দিয়ে কিনে আনছে, ওইটার নাম তৈয়েবা। এই জন্য আল্লাহ পাক শুধু হালাল বলেন নাই, বলছেন হালাল আন তৈয়েবা, এই খাবারটা হালালও হইতে হবে আবার পবিত্র হইতে হবে। ওই মূল জায়গায় সুদের টাকা বা ঘুষের টাকা হওয়ার কারণে এই হালাল সব খাবারও হারাম হয়ে গেছে। এটা হালাল কিন্তু তৈয়েবা হয় নাই, খাবিসা হয়ে গেছে। এটা তৈয়েবা না হয়ে হালাল আন খাবিসা, মানে আপনার গরু গোশত, খাসি, মুরগি যা আনছে সব হালাল, কিন্তু এটা তৈয়েবা না, এটা খাবিসা। কারণ হলো এটা যে টাকা দিয়ে কিনছে ওই টাকাটা হালাল না। এবার বুঝতে পারছেন হালাল আন তৈয়েবা? এই জন্য আল্লাহ পাক, দেখেন আল্লাহ পাকের কথার মধ্যে কত হেকমত। আল্লাহ পাক জানেন বান্দারা যে এই কৌশল অবলম্বন করবে। একদিন একজন আমাকে বলতেছে যে ভাই, যে ছেলেদের ইনকাম হালাল নাই, এই জন্য আমি তাদের টাকা দিয়ে হজে যাচ্ছি না, আমি আমার নিজের টাকা দিয়ে হজে যাচ্ছি। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই নিজের টাকা কই পাইছেন, কিভাবে পাইছেন? বলতেছেন যে আমি চাষাবাদ করি, আমার জমির যে ফসল সেই ফসল দিয়ে ধান বিক্রি করে আমি হজে যাইতেছি, আলহামদুলিল্লাহ ভালো, ধানও হালাল, জমিও হালাল, সবে হালাল। উনি হালাল টাকা দিয়ে যাচ্ছেন, ছেলেদের হারাম টাকা দিয়ে হজে যাচ্ছেন না। তা আমার পাশেই উনার বাগিনা বসা, তো বাগিনা উঠে বলতেছে, আচ্ছা মামা, আপনার জমি যে বলতেছেন জমির দানের টাকা দিয়ে হালাল টাকা দিয়ে যাইতেছেন, তা আমার মা খালা তারা যে আপনার কাছে জমি পাইব, সেই জমি তো আপনি দেন নাই, তাহলে ওই জমির ধান, ওই জমির ফসল আপনার হালাল হইল কেমনে? আর দেখেন আমাদের দেশের হালালের নমুনা, যে উনি ছেলেদের হারাম ইনকাম, এই জন্য ওই টাকা দিয়ে হজে যাবেন না, হজে যাবেন হালাল টাকা দিয়ে, হালাল টাকা ওই জমির ধান, সেই জমি যে হালাল না সেই খবর তার নাই। আল্লাহ পাক এর জন্য দুনিয়ার সকল মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যত হালাল এবং তাইয়্যিবা খাবার আছে সেগুলাই খাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তবে এর পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখবে, শয়তানের কোনো খুতুওয়া তোমরা অনুসরণ করবে না, শয়তানের খুতুওয়া। তাহলে বোঝা যায় হালাল এবং তৈয়েবা খাবারের সাথে ওই শয়তানের খতোয়ার সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ পাক একই আয়াতে একসাথে বলছেন, আগে বলছেন খাও, পরে বলছে খবরদার শয়তানের খতোয়ার অনুসরণ করিও না। শয়তানের খতোয়াটা কি? ওয়ালা তাত্তাবিউ খতোয়াতিশ শয়তান। আবার আল্লাহ পাক খতোয়াকে এক বচনও ব্যবহার করেন নাই, ব্যবহার করছেন বহু বচন। তাহলে বোঝা যায় শয়তানের খতোয়া একটা না, শয়তানের খতোয়া অনেকগুলা আছে। শয়তানের খতোয়াটা হলো ওই যখন আল্লাহর কোনো বান্দা ওই হালালের দিকে, হালালের অনুসন্ধানে বের হবে। হালালের অনুসন্ধানের বের হওয়ার পরে প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে শয়তান একটা একটা খতোয়া বসায় রাখবে। আপনি যেই রাস্তায় ইনকাম করতে যাবেন, আপনি বলতেছেন যে আমি চাকরি করবো, বাস হারাম ব্যবসা করব না, আমি হালাল চাকরি করব। ওই হালাল চাকরি করার জন্য যাবেন, দেখবেন এই প্রতি মোড়ে মোড়ে শয়তানের খতোয়া আছে। হালাল চাকরির মধ্যেই অসংখ্য হারাম নিহিত আছে। আপনি হালাল ব্যবসা করবেন, ওই হালাল ব্যবসার মধ্যে অসংখ্য শয়তানের খতোয়া নিহিত আছে। হালাল ব্যবসা আপনার, কিন্তু হালাল ব্যবসার মধ্যে দেখবেন শত শত খতোয়া, শয়তানের বিভিন্ন মানে বড় বড় ফাঁদ বসানো আছে। আপনি ধরতেই পারবেন না এই শয়তানের পাখিটা কোনখান দিয়ে আপনার এখানে হারাম ঢুকাই দিচ্ছে। তারপরে আপনি যে কোনো উপায়ে উপার্জন করতে চান, আপনি যদি বলেন আমি শিক্ষকতা করতে যাব, সেখানেও দেখবেন যে অসংখ্য হারামের রাস্তা আছে। হারামের রাস্তা নাই এইরকম কোন পেশা আল্লাহর জমিনে নাই। প্রত্যেক হালাল পেশার মধ্যে অসংখ্য হারাম লুকায়িত আছে। এই হারাম যেগুলো লুকায়িত আছে এগুলোর নাম হলো খতোয়াত শয়তান। এগুলো এক একটা শয়তানের খতোয়া। আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খতোয়াত শয়তান, খবরদার শয়তানের খতোয়ার অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউ্বুম মুবীন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন, গোপন দুশ্মন না। শয়তান একবারে ঘোষণা দেওয়া, ডিক্লেয়ার দেওয়া দুশ্মন। সুতরাং তার খতোয়া থেকে ওই হালাল রিজিকের মধ্যখানে হালাল রিজিক অন্বেষণ করতে গিয়ে ওই শয়তানের খতোয়া থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক এখানে বলছেন ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে, সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ পাক শুধু মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে শুধু তৈয়বাত পবিত্র রিজিক গুলা খাও, পবিত্র রিজিক খাও। তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিকের মধ্যে হালালও আছে হারামও আছে, সেখান থেকে যেগুলো শুধু তৈয়বাত পবিত্র সেই রিজিক খাও। ওয়াশকুরুলিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আর ওই হালাল রিজিক খেয়ে আল্লাহর শুকর আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহর ইবাদতই করো, তাহলে বোঝা যায় হালাল রিজিকের সাথে ইবাদতের সম্পর্ক আছে। আল্লাহ পাক এর জন্য এই আয়াতে প্রথম হালাল রিজিকের তৈয়বাত রিজিকের কথা বলছেন, পরে বলছেন ওয়াশকুরুলিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করো, যদি শুধু আল্লাহর ইবাদত করো, তাওহীদের গোলামি করো, তাওহীদুল ইবাদতের ভিত্তিতে যদি আল্লাহর ইবাদত করো, তাহলে তোমাদেরকে অবশ্যই কুলু মিন তাইয়্যিবাত, হালাল রিজিক থেকে খেতে হবে, হালাল রিজিক খেয়ে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এই হালাল রিজিকের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই আশঙ্কা ব্যক্ত করছেন যে এমন একটা সময় আসবে, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা উখিজা মিনহু আম মিনাল হালাল আম মিনাল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, তখন যেই উপার্জন করবে সেটা হালাল থেকে আসতেছে না হারাম থেকে আসতেছে, এই পর্যালোচনা, এই বাছাই আর তাদের মধ্যে থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের এমন একটা সময় আসবে যখন সে হালাল ইনকাম করতেছে না হারাম ইনকাম করতেছে, তার এগুলো দরকার নাই। তার দরকার হলো টাকা আসুক, সম্পদ বাড়াইতে হবে, সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ কুমত টাকা আসুরু হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ পাক বলেন এই টাকা আসুরের প্রতিযোগিতা চলতে চলতে এটা এক জায়গায় গিয়ে স্টপ হয়ে যাবে, থামিয়ে যাবে, সেই জায়গার নাম কি? মাকাবের, কবরস্থানে গিয়ে থেমে যাবে। কবরস্থানের আগ পর্যন্ত মানুষের মধ্যে এই টাকা আসুরের প্রতিযোগিতা, কার থেকে কার সম্পদ বাড়বে, এই প্রতিযোগিতা আর কোনো কিছু থামাতে পারবে না। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন শুধু সম্পদের প্রতিযোগিতা, হালাল না হারাম এইটা যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা অনুভব করবে না। হালাল উপার্জন না হলে আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়েছেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। সহি মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, আল্লাহ পাক কোন হালাল রিজিক বক্ষণকারী ছাড়া কারো ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। আল্লাহ পাক হালাল রিজিক উপার্জনকারী ব্যতীত অন্য কারো ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশটি নবী রাসূলদেরকে দিয়েছেন সে একই নির্দেশটি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও দিয়েছেন। অর্থাৎ এই হালাল রিজিকের মাধ্যমে ইবাদত করতে হবে, এই শর্ত থেকে আল্লাহ পাক নবী রাসূলদেরকেও বাদ দেন নাই। নবী রাসূলদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা। হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়ামালু সালিহা, হালাল খাওয়ার পরে গিয়ে আমলে সালেহ করো। রাসূলদেরকে বলছেন আল্লাহ পাক, যে রাসূলেরা মাসুম নিষ্পাপ, আল্লাহ পাক তাদের অতীতের গুনাহ ভবিষ্যতের গুনাহ সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, কিন্তু সেই রাসূলদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা। হে আমার রাসূলেরা, আগে তোমাদের হালাল রিজিক নিশ্চিত করো, হালাল পেশা নিশ্চিত করো, তারপরে তোমরা ওয়ামালু সালিহা, আমার রেসালতের দায়িত্ব নবুয়তের দায়িত্ব পালন করো। অর্থাৎ নবুয়তের দায়িত্ব পালন করার থেকেও হালাল রিজিক নিশ্চিত করা, এটা নবী রাসূলদের বড় দায়িত্ব। এই জন্য আল্লাহর নবীগণ প্রত্যেকে এক একটা হালাল পেশা অবলম্বন করে জীবন নির্বাহ করতেন। আচ্ছা, আল্লাহ রসুলেরা ওয়াজ মাহফিল করে করে টাকা ইনকাম করছেন, এই নজির কোন নবীর আছে বলেন তো? একজন নবী দেখান যেই নবী এক ওয়াজে 50,000 টাকা পাইত, এরকম একজন নবী আছে আল্লাহর জমিনে? আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত এই যুগে যুগে আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, একজন নবী রাসূল ওয়াজ করে টাকা ইনকাম করছে, এইরকম কোন নবী রাসূল পাইছেন, কোনোদিন শুনছেন? তাহলে বর্তমানে আমরা যেটা করতেছি এটাকে নবীওয়ালা কাজ না নবীওয়ালা কাজের বাইরে? নবীওয়ালা কাজের বাইরে, এটা নবীওয়ালা কাজের সাথে সম্পর্ক নাই। কিন্তু এই কথাটা আমাদের সমাজের মানুষ বুঝে না। অর্থাৎ এই আল্লাহর দিনের দাওয়াতের কাজ করা, মানুষকে দিনই উপদেশ দেওয়া, নসিহত করা, এটা কোনো টাকা ইনকামের উপার্জনের মাধ্যম না, এটা কোনো পেশা না, এটা কোনো ব্যবসা না, কিন্তু এটাকে আমরা বর্তমানে বিকৃত করে ফেলছি। আল্লাহর সমস্ত নবী রাসূলেরা এক একটা পেশা অবলম্বন করে জীবন নির্বাহ করতেন। হযরত আদম আলাইহিস সালাম তার পেশা ছিল কি? কৃষিকাজ, একজন কৃষক। আমাদের সমাজে একজন মানুষ, আমি কৃষকের ছেলে, এটা পরিচয় দিতে লজ্জাবোধ করে, কারো বাবা যদি কৃষক হয়, ছেলে যদি বড় অফিসার হয়, তো তাকে যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনার আব্বা কি করেন, আব্বা একজন কৃষক, এই কথা বলতে অনেকে লজ্জাবোধ করে। আর আল্লাহর নবী, আল্লাহ আকবার, আল্লাহর প্রথম নবী আল্লাহর এই জমিনে যাকে দিয়ে আল্লাহর এই সৃষ্টির, মানুষের সৃষ্টির সূচনা করেছেন, সেই মানুষটার পেশা কি? কৃষিকাজ। আরো শুনেন, খালি কৃষিকাজ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়ারাআল গানাম। আল্লাহ পাক জমিনে এমন কোন নবী রাসূল প্রেরণ করেন নাই যেই নবী রাসূল ছাগল চরান নাই। ছাগলের রাখাল, রাখাল বয়, রাখাল বালক, রাখাল না বানিয়ে আল্লাহ পাক কোন নবী রাসূলে পাঠান নাই জমিনে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও না, আপনিও কি ছাগল চড়াইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু আরাহা আলা কারারি তিলি আহলে মক্কা, আমি মক্কাবাসীদের অল্প কয়েক পয়সার বিনিময়ে ছাগল চড়াইতাম। আল্লাহু আকবার, আমিও রাখাল ছিলাম, আমিও মক্কাবাসীদের কত মানুষের ছাগল চড়াই আমি জীবন যাপন করছি অল্প কারারিত, কয়েক কিরাতের বিনিময়। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলেরা খালি কৃষক না, রাখালও ছিলেন। আর কিসের রাখাল? ছাগলের রাখাল। ছাগলের রাখাল কেন ছিলেন? এটার পিছনে আল্লাহ পাকের বিরাট হিকমত আছে। মানুষের সাথে ছাগলের মিল আছে, মানুষের সাথে ছাগলের অভ্যাসগত অনেক মিল আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নবুয়ত দেওয়ার আগে আল্লাহ পাক নবীদেরকে দিয়ে ছাগল চড়াইতেন, ছাগল চড়ানোর কাজ করাইতেন। ছাগলের বড় বড় অভ্যাস কয়েকটা দেখেন, মিলেই দেখেন আমাদের সাথে মিল আছে। বড় একটা অভ্যাস হলো, ছাগল যদি একবার খুঁটি ধরে যে সে আর সামনের দিকে যাবে না, সামনে হয়তো পানি দেখছে বা নদী দেখছে বা খাল বিল দেখছে, যে সে আর সামনে যাবে না, তাকে যদি আপনি টানে রশি ছিঁড়ে পেলান তাও কিন্তু ছাগল আর সামনের দিকে যাবে না। মানুষ যদি দেখে এই দিকে গেলে কোনো বিপদ আছে, এটা যদি মানুষ বুঝতে পারে যে আমার এই সামনে গেলে সমস্যা আছে, এখানে যদি আল্লাহর দিন থাক, আখেরাত থাক, জান্নাত থাক, যাই থাক, বলবে যে আমার জান্নাতেরও দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আমি এদিকে নাই, ছাগলের মতো খুঁটি ধরে বেলা মানুষ। এই খুঁটি ধরার অভ্যাস ছাগলের সাথে মানুষের মিল আছে। তারপরে আপনি ছাগলকে যদি সারা রাত লেখাপড়া শেখান, সকালবেলা যদি জিজ্ঞাসা করেন বাবা কি কি শিখছ, তো কি বলে? মাথা নাড়ায়। মানুষের মধ্যে এমন একটা খাসিয়ত আছে যে এই মানুষগুলাকে আপনি নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে, 950 বছর পরে যে পরীক্ষা নেন, বুঝে নাই। আল্লাহর নবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির আশেপাশে কত মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন, মদিনাতে দাওয়াত দিয়েছেন, তায়েফে গিয়ে দাওয়াত দিয়েছেন, অসংখ্য মানুষ ছাগলের মতো বুঝে নাই। তাদেরকে যতই দাওয়াত দেওয়া হয়েছে শেষ পর্যন্ত মাথা নাড়াইছে, বুঝে নাই, ইয়েস বলে নাই, ছাগলের অভ্যাস। এরপরে আপনার ছাগলের আরেকটা গুরুত্বপূর্ণ অভ্যাস আছে, সেটা হলো ছাগল যদি এক ফাল থাকে, ধরুন 500 ছাগল আছে এখানে, আপনি সবগুলাকে নেওয়া লাগবে না, এখান থেকে 10টা ছাগল যদি একদিকে নিয়ে যেতে পারেন, বাকিগুলো 790টা আর আপনি ধরে রাখতে পারবেন না, ওই 10টা যেদিকে নিছেন এই 790টা ওইদিকে চলে যাবে, যত মারেন যত পিটান এগুলো আর এদিকে রাখতে পারবেন না। মানুষ যদি 10টা একদিকে দৌড় দেয় কোনো জায়গায় যায়, যদি বলে যে ওই জায়গায় আজকে দোয়া হইব, সব জান্নাতে যাওয়ার সহজ রাস্তা, গুনাহ সব মাফ হয়ে যাবে, 10 জন দৌড় দিছে, 790 জন ওইদিকে দৌড় দিবে। আপনি যত বুঝান ভাই কোরআনে এটা নাই, হাদিসে এটা নাই, আরে কোরআন হাদিস থাক, এত মানুষ কি ভুল করতেছে নাকি, সবাই দৌড় দিছে। ছাগলের অভ্যাস মানে ওখানে কি আছে না আছে এটা যাচাই বাছাই করবে না, জানতেও চেষ্টা করবে না, বুঝতেও চেষ্টা করবে না, যে এত মানুষ দৌড়াইতেছে না বুঝি দৌড়ায় নাকি, আসলে সবাই না বুঝি দৌড়াইতেছে, বাকিগুলা মনে করতেছে যে এত মানুষ এখানে দৌড়ায় না বুঝে দৌড়ায় নাকি। এই যে ছাগলের কত অনেক আরো অনেকগুলো অভ্যাস আছে। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক আম্বিয়া আলাইহিমুসসালামকে ছাগল ছড়াইয়ে তারপরে তাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, যে আগে ছাগল ছড়াও তারপরে মানুষ ছড়াও, কারণ মানুষ ছাগলের থেকে আরো ডেঞ্জার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক আম্বিয়া আলাইহিমুসসালামকে আল্লাহ পাক এই ছাগলের রাখাল বানিয়ে প্রথমে দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে আল্লাহ রাসূলেরা দেখেন ছাগল ছড়ানোর রাখাল, রাখাল হইতেও তারা দ্বিধাবোধ করেন নাই। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিসসালাম তার পেশা ছিল খাইয়াত, তিনি ছিলেন টেইলার, দর্জি, কাপড় সেলাই করতেন। দেখেন একজন আল্লাহর নবী তিনি কাপড় সেলাই করে জীবন নির্বাহ করতেন। কোন নবী দা সুরি খন্তা কোদাল আছে না এগুলা বানিয়ে জীবন নির্বাহ করতেন, দাউদ আলাইহিসসালাম। এরকম এক একজন নবী, আল্লাহর এক একজন নবী এক একটা পেশা অবলম্বন করে, ছোটখাটো পেশা, এইগুলা অবলম্বন করেও হালাল রিজিক নিশ্চিত করেছেন, তবুও তারা দিন বিক্রি করে, তারপরে আপনার দিনের নতুন নতুন জিনিস তৈরি করে দিনের মধ্যে, সেগুলাকে তারা ইনকামের উপার্জনের মাধ্যম বানান নাই। কারণ আল্লাহ পাক তাদেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে আমার রাসূলগণ তোমরা আগে হালাল রিজিক বক্ষণ করো, তারপরে আমল সালে করো। ইমানদারদেরকেও ঠিক একই নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা যাকারার রাজুল ইউতিলু সাফার আশআসা আকবারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি মরুভূমির রাস্তায় কঠিন এক রাস্তা দিয়ে অতিক্রম করতেছে, অতিক্রম করতে করতে একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, আল্লাহর কাছে শুধু হাত তুললেই আল্লাহ দোয়া কবুল করবেন এরকম অবস্থায় পৌঁছে গেছেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাল্লাহ, ইয়া রাব্বি, ওই ব্যক্তি আল্লাহর দিকে হাত তুলে বলতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফা আন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূল বলেন, ওই লোক দোয়া কবুলের একেবারে নিকটে, আল্লাহ পাকের এলমের একবারে নিকটে, আল্লাহ পাকের মুজিব দাওয়াতের একেবারে নিকটে, কিন্তু এই লোকের খাবার হারাম, পানীয় হারাম, গেজা হারাম, আল্লাহ পাক কেমন করে ওই মানুষটার দোয়া কবুল করবেন? অর্থাৎ আল্লাহ পাক ওই মানুষের কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। খাবার পানীয় গেজা যদি হালাল না হয়, আল্লাহ পাক কোনো বান্দার কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। আমরা কয়েকটি পেশার বর্ণনা দিব, যে এই পেশাগুলোর মধ্যে, এই হালাল রিজিক অন্বেষণের মাধ্যমগুলোর মধ্যে যে কত হারাম নিহিত আছে, আমরা একটু গভীরভাবে চিন্তা করলে আমরা দেখতে পাব। প্রথমে আসি আমরা কৃষিকাজ। কৃষিকাজ একটা হালাল পেশা, হালাল জিনিস, ভালো জিনিস। আপনার অসংখ্য নবী রাসূল কৃষিকাজের এই পেশা অবলম্বন করেছেন, এবং বুখারীর হাদিস আছে কৃষকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন। জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে বান্দা, জান্নাতে যা যা নিয়ামত দিয়েছি সব পাওয়ার পরে তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম সব তো তোমাদেরকে দেওয়া হয়েছে? বলে যে হ্যাঁ আল্লাহ পাক সব দিয়েছেন, তোমাদেরকে আর কি কোনো আকাঙ্ক্ষা আছে? তখন কৃষকরা বলে উঠবে, আল্লাহ পাক সব তো পেয়েছি, কিন্তু দুনিয়াতে যে কৃষিকাজ করতাম জান্নাতের মধ্যে তো সেটা নাই। এখানে তো গরুও নাই, লাঙ্গলও নাই, জুয়ালও নাই, কিছু নাই, ভালো লাগতেছে না। আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে কৃষিকাজের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে তোমরা কৃষিকাজ করে তিন মাস চার মাস ফল পাওয়ার জন্য অপেক্ষা করতা, আর এই জান্নাতের মধ্যে এখান দিয়ে লাগাইবা, পিছনে দিয়ে আসে কাটে ফেলবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কৃষকদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। এই পেশাটা খুবই হালাল পেশা একটা, এবং এর অনেক ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াগরিসু গারসান, কোনো ব্যক্তি যদি একটা গাছের চারা লাগায়, আও ইয়াজরিউ জারান, কোনো ফসল কোনো ক্ষেত খামার লাগায়, ফাইয়া কুলা মিনহু তাইরুন আও ইনসানুন আও বাহিমাতুন, ওই খাবার থেকে যত পশু পাখি খাবে, যত চতুষ্পদ জন্তু খাবে, যত মানুষ খাবে, এই সব খাবারগুলো ইল্লা কানালাহু বিহি সাদাকা, আল্লাহ পাক সবগুলোকে তার জন্য সাদাকা হিসাবে অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ধান লাগাইছে, এই ধান থেকে দেখেন, ধান থেকে যে চাউল বের হচ্ছে সেটা মানুষ খাচ্ছে, আবার এটার যে এটা থেকে নিচে যেগুলো খের বাইর হচ্ছে সেগুলো কারা খাচ্ছে? গরু খাচ্ছে। এর সাথে কতজনের রিজিক জড়িত এই এই একই একই ফসল থেকে। সে যদিও এই ধান পাওয়ার পরে ধান বিক্রি করতেছে, কিন্তু বিক্রি করার পরেও আল্লাহ পাক তাকে সদাকা হিসাবে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কারণ কি, সে যদি এই উৎপাদন না করতো তাহলে সে মানুষ কিনতে পাইতো কোথায়? আপনার টাকা আছে, কৃষক উৎপাদন করে নাই, তা আপনি পাবেন কই? তাহলে সে বিক্রি করলেও যেহেতু সে উৎপাদন করছে, এই জন্য আল্লাহ পাক তাকে ওই ফসলের বিনিময়ে পুরাটাই আল্লাহ পাক তাকে সদাকা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কৃষিকাজের কত ফজিলত। তারপর আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন, কেউ যদি একটা গাছ লাগায়, এই গাছটা থেকে যা কিছু ফল ফসল হবে এইগুলো সব আল্লাহর জিকির করে, এগুলো তার আমলনামায় লিপিবদ্ধ হয়, আরো অসংখ্য ফজিলত। কিন্তু সেই কৃষিকাজের মধ্যে কিছু হারাম জিনিস আছে, যেই জিনিস খাওয়া হারাম, যেই জিনিস পান করা হারাম, যেই জিনিস ব্যবহার করা হারাম, সেই জিনিসের চাষাবাদও হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, মা আকলুহু হারামুন ওয়া শুরবুহু হারামুন ফাযারুহু হারামুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিনিস খাওয়া হারাম, যে জিনিস পান করা হারাম, সেই জিনিসের চাষাবাদও হারাম। যেমন আফিমের চাষ, তারপরে আপনার এই ধূমপান করার জন্য, সিগারেট বানানোর জন্য তামাকের চাষ, তারপর এই জাতীয় মানে হারাম কাজে ব্যবহার হয়, হারাম খাবার, হারাম পানীয়, হারাম ব্যবহার, এইরকম যত চাষাবাদ আছে এই চাষাবাদগুলো হারাম। অর্থাৎ চাষাবাদ ইচ্ছা করলেই সব চাষাবাদ করা যাবে না। এরপরে আপনার চাষাবাদের পদ্ধতিতে, আপনার বর্গা চাষের মধ্যে অসংখ্য হারাম পদ্ধতি আমাদের দেশে, এক এক অঞ্চলে এক এক রকমের হারাম পদ্ধতি নিহিত আছে। একজনকে আপনি বর্গা দিয়ে দিলেন যে তুমি বছর শেষে আমাকে এত মন দান দিবা, এর উপরে যা পাও সব তোমার, অথবা এর কমে পাইলেও একবারে না পাইলেও সেটা তোমার ব্যাপার, কিন্তু আমাকে বছর শেষে এত মন দান দিয়ে দিতে হবে। এই চাষাবাদ, এই বর্গা চাষ, এটা কি হালাল না হারাম? হারাম। কারণ আপনি বর্গা দেওয়ার পরে তার লাভ লোকসানে আপনি অংশীদার হন নাই, তাকে ঝুঁকির মধ্যে আপনি ফেলে দিলেন। এই জন্য আপনার এই বর্গা চাষ, এই পদ্ধতি আপনার হালাল নয়। এইরকম ভুল পদ্ধতি, তারপরে জমি বন্ধকের পদ্ধতি, এক বছরের জন্য আপনি টাকা নিয়ে নিলেন, টাকা নিয়ে একটা জমি বন্ধক দিলেন, এক বছরের জন্য না, আপনি নির্দিষ্ট টাকা নিলেন, টাকা নিয়ে তাকে জমিটা দিলেন, যখন সে আপনার টাকা ফেরত দিবে তখন আপনি জমি ফেরত দিবেন, যতদিন টাকা ফেরত না দিবে এতদিন ওই জমিতে যা ফসল হবে সব ওই লোক খাবে। এটা সম্পূর্ণ হারাম পদ্ধতি, এটা সুদের পদ্ধতি, এটা সেম সুদ, এটা রেবা। কারণ আপনার মূল টাকা তো মূল টাকা আছেই, মূল টাকার অতিরিক্ত ওই জমির ফসল আপনি নিচ্ছেন, সেটা সুদ হিসাবে নিচ্ছেন। এই জন্য বন্ধক ইসলামে জায়েজ, কিন্তু বন্ধকের পদ্ধতি এটা নয়। বন্ধকের পদ্ধতি হলো আপনি একজন ভাইকে টাকা দিবেন, সেটা কর্জে হাসানা হিসাবে দিবেন, কিন্তু টাকাটা দেওয়ার পরে আপনি তার থেকে একটা সিকিউরিটি নিতে পারেন যে টাকাটা যদি সে আদায় না করতে পারে, এই সিকিউরিটি বাবদ আমি এই জমিটা নিলাম। নেওয়ার পরে আপনি এই জমির ফসল খাওয়ার অধিকারী আপনি না, এই জমির মালিকের সাথে আপনার সাথে একটা চুক্তি হইতে হবে, যে চুক্তি হইতে হবে এরকম যে আমি এই জমিতে চাষাবাদ করব, এই চাষাবাদ থেকে যে ফসল পাওয়া যাবে তার এত পার্সেন্ট আপনার, এত পার্সেন্ট আমার, এই ভিত্তিতে চাষাবাদ করে আপনি খাইতে পারেন, তখন এটা হালাল। কিন্তু যখন আপনি পুরাটাই খাইবেন, ওই মূল টাকা তাকে দিয়ে দিচ্ছেন, আর যখন টাকা ফেরত দিবেন তখন আপনি জমি ফেরত দিবেন, এটা সম্পূর্ণ হারাম পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের দেশে অসংখ্য মানুষ কিন্তু চাষাবাদ করতেছে। এই পদ্ধতি ইসলামে হালাল পদ্ধতি নয়। এই পদ্ধতির মাধ্যমে যিনি বন্ধক দিচ্ছেন, যিনি বন্ধক নিচ্ছেন, দুইজনেই হারাম পদ্ধতিতে এই কৃষিকাজ করতেছে। তারপরে কৃষিকাজের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার যার যার প্রাপ্য সম্পদ তাকে না দিয়ে কারো সম্পদ নিজের দখলে রেখে, একটু আগে যেটা বললাম যে বোনের সম্পদ, মায়ের সম্পদ, বাবার সম্পদ, ভাইয়ের সম্পদ, এরকম আল্লাহর বিধান অনুযায়ী বণ্টনকৃত যার যার সম্পদ তাকে না দিয়ে যদি এক গণ্ডা, এক কড়া, এক তিল পরিমাণ আপনার মধ্যে থেকে যায়, তা আপনার ফসলের যত হালাল ফসল উৎপাদন করেন কিন্তু সব ফসল আপনার জন্য হারাম। এবং শুধু হারাম নয়, আপনার স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার বড় একটা মাধ্যম। আল্লাহ কোরআনে কারিমে সূরা আন-নিসার 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, এই দুটি আয়াতে আল্লাহ পাক সম্পদের বণ্টন করছেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ-জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, আল্লাহ পাক এখান থেকে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে বণ্টন করছেন কে কতটুকু সম্পদ পাবে। শরীয়তের অন্য সকল বিধান আল্লাহ পাক নিজে ব্যাখ্যা করেন নাই, আল্লাহ পাক সংক্ষেপে বলছেন, রাসূলকে দায়িত্ব দিয়েছেন ব্যাখ্যা করার জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে শুধু বলছেন কি, ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কেমনে সালাত কায়েম করবেন এই কথা আল্লাহ ব্যাখ্যা করছেন, ব্যাখ্যা না করে দায়িত্ব দিয়েছেন কাকে, আল্লাহ রাসূলকে। রাসূল দেখাই দিয়েছেন আমাদেরকে যে এইভাবে দাঁড়াও, এইভাবে রুকু করো, এইভাবে সাজদা করো, এইভাবে বৈঠক করো, এগুলো রাসূল দেখাইছেন। কিন্তু এই সম্পত্তি বণ্টনের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দেন নাই, যা আল্লাহ সংক্ষেপে বলে দিচ্ছেন রাসূল ব্যাখ্যা করে দিবেন, এটা স্বয়ং আল্লাহ পাক রাসূলকেও এই দায়িত্ব দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বণ্টন করছেন কোরআনে কারিমে। কারণ কি, জমিনের মালিক আল্লাহ, জমিনের মালিক রাসূল না, এই জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর জমিনের মালিকের বণ্টনের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিজে নিয়েছেন, এজন্য এটা রাসূলকেও দেন নাই, আল্লাহ পাক বণ্টন করেছেন নির্ধারিত করে। এই বণ্টন থেকে যদি সুল পরিমাণ, সামান্য পরিমাণ কেউ যদি এদিক সেদিক করে, আল্লাহ পাক 14 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها. আল্লাহ পাক বলেন এই ১১ নম্বর আয়াতে ১২ নম্বর আয়াতে আমি আল্লাহ স্বয়ং নিজে যেই জমির বন্টন পদ্ধতি, ওয়ারিসের বন্টন পদ্ধতি দিয়ে দিলাম, একজন মানুষ মারা যাওয়ার পরে স্ত্রী কতটুকু পাবে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ছেলেরা কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্বামী কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে, সব আল্লাহ পাক বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ামা ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, এই বিধান জানার পরেও যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, ওয়াইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর দেওয়াই হুদুদকে সীমা লঙ্ঘন করবে, আল্লাহর দেওয়াই বন্টন পদ্ধতি সে মেনে নিবে না, তার শাস্তি কি হবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, সে এমন ভাবে জাহান্নামে প্রবেশ করবে জাহান্নাম থেকে আর কোনোদিন বের হবে না। মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় জাহান্নামের কথা বলেন, খালিদিনা ফিহা বলেন নাই। মুমিনের ব্যাপারে কোরআনে যত জায়গায় জাহান্নামের কথা আসছে, স্থায়ী জাহান্নামের কথা আসে নাই। আল্লাহ পাক বলেন তারা জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে গেলেও এক সময় তারা শাস্তি ভোগ করার পরে বের হয়ে আসবে, কিন্তু কয়েকটা জায়গায় আল্লাহ পাক খালিদান ফিহা ব্যবহার করছেন। একটা হলো কোন মুমিনকে যদি অন্যায় ভাবে হত্যা করে, আল্লাহ পাক বলেন ওয়া মাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, কোন মুমিনকে যদি অন্যায় ভাবে কেউ হত্যা করে এই হত্যার শাস্তি হলো স্থায়ী ভাবে সে জাহান্নামে যাবে। আরেকটা এই স্থায়ী জাহান্নামের কথা বলছেন আল্লাহ পাক এখানে, আল্লাহ পাক বলছেন এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি হেরফের করে, ডাইনে বামে করে, বোনকে কিছু কম দিল বা ভাইকে কিছু কম দিল বা আরেকজন স্ত্রীকে কিছু কম দিল, আরেকজনকে কিছু কম দিল, এই কম ঠকানো, ঠিক মতো কম বেশি করা, কাউকে বেশি দেওয়া, কাউকে কম দেওয়া, এই সমস্যা যদি করে আল্লাহ পাক বলছেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, সে স্থায়ীভাবে জাহান্নামে যাবে। কারণ হলো সে আল্লাহর উপরে তার যে ঈমান, সেই ঈমান সে হারিয়ে ফেলছে। কারণ আল্লাহর উপরে তার যদি ঈমানে থাকতো তাহলে আল্লাহর দেওয়া জমিনের বন্টন পদ্ধতি, জমিনের মালিক সে নিজে না, জমির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জমিনের বন্টন পদ্ধতিতে সেই সমস্যা করার কথা ছিল না। তাহলে এই জমির বন্টন পদ্ধতি যদি ঠিক মতো না হয় তাহলে এই জমিতে আপনি যত চাষাবাদ করেন, যত কিছু করেন, এগুলো হালাল না হারাম? হারাম। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, অনেকে দেখা যাচ্ছে জীবিত অবস্থায় বন্টন করা শুরু করে দেয়, উনি এখনো নিজে জীবিত কিন্তু জায়গা জমিন বন্টন করা শুরু করে দিছে, যে বলে কি যে আমি মারা গেলে ছেলেমেয়েরা জায়গা জমিন নিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, তার থেকে আমি জীবিত থাকতে ছেলেমেয়েদেরকে বাগবাটোয়ারা করে দিয়ে যাই। এই জীবিত অবস্থায় বাগবাটোয়ারা করা এটা হারাম। জীবিত অবস্থায় আপনার ওই সম্পদটা মিরাজ হয় নাই, মিরাজ হয় মানুষ মারা যাওয়ার পরে, মানুষ জীবিত থাকতে তার সম্পদ বন্টন যোগ্য হয় না, মিরাজ মানে বন্টন যোগ্য, তো সম্পদ এখনো বন্টন যোগ্যই হয় নাই, আপনি বন্টন করলেন কিভাবে? আরেকটা হলো আপনি আগে মারা যাবেন না আপনার ওয়ারিসেরা আগে মারা যাবে, এই গায়েবের খবর আপনি জানলেন কিভাবে? আপনি সম্পদ বন্টন করে দিচ্ছেন আগে, তা আপনি তাহলে নিশ্চিত জেনে গেছেন যে আপনি আগে মারা যাবেন, আপনার আগে তো যাদেরকে সম্পদ দিচ্ছেন আপনার কোনো ছেলে আপনার আগে মারা যেতে পারে, আপনার স্ত্রী আপনার আগে মারা যেতে পারে, তা আপনি এই গায়েবের খবর কেমনে জানলেন যে কে আগে মারা যাবে, আপনি আগে দিয়ে দিচ্ছেন? এজন্য এটা বন্টন করা মানে আপনি গায়েবের গায়েবকে হাতে নেওয়া, যে আপনি আগে জেনে গেছেন আপনি আগে মারা যাবেন, এজন্য আপনি বন্টন করতেছেন। দ্বিতীয় বিষয় হলো যে মিরাজ হবে মানুষ মারা যাওয়ার পরে, মানুষ জীবিত থাকতে কোনোদিন সম্পদ মিরাজ হয় না। আল্লাহ পাক সূরা আন-নাসার ৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, আল্লাহ পাক বলছেন মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, মিম্মা তারাকা মানে কোন ব্যক্তি যখন তার সম্পদ রেখে যায় তারপরে সেটা বন্টনের নীতিমালা। এখন সম্পদ রেখে যাওয়া মানে কি, ওই লোক মারা যাওয়া, মারা যাওয়ার আগে কোনোদিন কারো সম্পদ বন্টন হয় না। অথচ আমরা দেখি সমাজে অসংখ্য মানুষ এই জীবিত অবস্থায় সে ওই মারা যাওয়ার পরের কাজটা মারা যাওয়ার আগে করে বলতেছে। আরেকটা বিষয় হলো আমি মারা যাওয়ার পরে সম্পদ বন্টন নিয়ে যদি আমার ছেলেমেয়েরা মারামারি করে তা আমার অসুবিধে কি? আমাকে কি আল্লাহবাক ওখানে ধরবে, এই বেটা তোর ছেলেমেয়েরা মারামারি করতেছে কেন, এই জন্য তুই জাহান্নামে যা। আল্লাহবাক এই কথা বলবেন, আল্লাহবাক এই কথা বলবেন না যে আমি তাদেরকে রেখে গেছি, আমার সম্পদ রেখে গেছি, তাদেরকে দিন শিখাই গেছি, আমি তাদেরকে বুঝাই দিয়ে গেছি যে ফরায়েজ এইভাবে এইভাবে আল্লাহর বন্টন পদ্ধতি, আমার বর্তমানে তোমরা এইভাবে করবা, বাস আমি দুনিয়া থেকে চলে গেছি, আমি বেঁচে গেছি। এরপরে যদি তারা হেরফের করে, এটা দায় দায়িত্ব তাদের, আমি তো কবরের থেকে তাদেরকে দিক নির্দেশনা দিতে পারবো না। আর এরা যদি কিছু করে, এটার জন্য আল্লাহপাক আমাকে ধরবেন না যে তোমার ছেলেরা কেন মারামারি করতেছে, এজন্য তোমার এখানে আজাব হবে, আল্লাহপাক এই কথা বলবেন। তাহলে আমি ওই চিন্তা করার দরকারটা কি? এটা যদি হেরফের করে তারা দায়ী হবে, আমি তো এটার জন্য দায়ী নয়। এজন্য আমি আপনি যতদিন জীবিত আছি, আল্লাহপাক যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ নিজের কাছে রেখে নিজে খাইবেন, নিজে পরবেন, নিজে ব্যবহার করবেন, নিজের চিকিৎসার কাছে খরচ করবেন। জীবিত অবস্থায় কাউকে দেওয়ার দরকার নেই। জীবিত অবস্থায় দিবেন কোথায়? জীবিত অবস্থায় ওয়াকফ করে যাবেন, কিছু সম্পদ আল্লাহর দিনের জন্য রেখে যাবেন, যে আপনি মারা যাওয়ার পরেও যেন সেই সম্পদ থেকে সদাকায়ে জারিয়ার সওয়াব যেতে থাকে, সেটা আপনি জীবিত অবস্থায় দিয়ে যাবেন। আর যদি কোনো ক্ষেত্রে ওসিয়ত করার দরকার হয়, যেমন কোনো নাতি নাতিন আছে যাদের বাবা আপনার আগে মারা গেছে, আপনার ছেলেটা আপনার আগে মারা গেছে, আপনি মারা গেলে ওই নাতি নাতিনগুলো কিন্তু কোনো সম্পদ পাবে না, তাদেরকে আপনি জীবিত অবস্থায় ওসিয়ত করে যাবেন, তাদেরকে একটা সম্পদ দিয়ে দিবেন যাতে তারা মাহরুম না হয়, এ আল্লাহপাকের জন্য ওসিয়তের বিধান রেখেছে। অর্থাৎ এই জায়গাটায় স্পষ্ট করে শরী বিধিবিধান জেনে আমাদেরকে এগুলো করতে হবে। আর গুরুত্বপূর্ণ যে কথাটি আমরা আলোচনা করতেছি সেটা হলো, হালাল হওয়ার জন্য শর্ত হলো এই বাগবাটোয়ারাটা 100% সহি হইতে হবে। যদি এটাতে গণ্ডগোল থাকে তাহলে ওই জমির মাধ্যমে আপনি যত সম্পদ উপার্জন করেন সব সম্পদ উপার্জন হারাম। দ্বিতীয়ত আমরা আসি শিল্পের মাধ্যমে উপার্জন। শিল্পের মাধ্যমে অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো স্বাভাবিকভাবে হালাল পেশা, কিন্তু হালাল পেশার মধ্যে আবার হারাম আছে। যেমন ধরেন ডাক্তারি পেশা, ডাক্তারি পেশা হালাল না হারাম? হালাল, কিন্তু ডাক্তারি পেশার মধ্যে আবার অসংখ্য খতোয়াতে শয়তান আছে। শয়তানের খতোয়া বলছেন আল্লাহ পাক, একটি খতোয়া হলো যে আপনাকে কোনো কোম্পানি, আপনাকে একটা ওষুধের কোম্পানি টাকা দিবে বা আপনাকে একটা পার্সেন্টেজ দিবে, এই জন্য আপনি ওই ওই কোম্পানির ওষুধ লিখবেন। ওই কোম্পানির সাথে ইয়ে হলো যে তারা আপনাকে তাদের ওষুধ লিখবেন, আপনাকে টাকা দিবে, তাহলে তখন আপনার এই ডাক্তারি হালাল না হারাম? হারাম। তারপরে আপনাকে বলে দিল যে আপনি ওই ওই ডায়াগনস্টিক সেন্টারে ইয়া করাবেন, খালি আপনি গেলে মাত্র পরীক্ষা দিবেন 10-15টা, তাহলে তাদের টাকা ইনকাম হবে, ওখান থেকে টাকা আসবে, তখন আপনার ডাক্তারি পেশা আর হালাল থাকবে না, এটা হয়ে যাবে হারাম। তারপরে আপনার কিছু পেশা আছে, যেমন দাঁত, দাঁতের ডাক্তারদের দাঁত সরু করা, দাঁত চিকন করা, দাঁতের ডিজাইন করা, যেগুলো আল্লাহ হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আনাল্লাহুল ওয়াসালা ওয়াল মুস্তাওসালা ওয়াল ওয়াশামাত ওয়াল মুস্তাওশামাত ওয়াল মুতাফাল্লাজাত লিল হুসনে আল মুগাইরাত খাল আল মুগাইরাত লি খালকিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর লানত ও সকল নারীদের উপরে যারা পরচুলা লাগায়, আর পরচুলা লাগাইতে তাদেরকে যারা সহযোগিতা করে, যারা উলকি আঁকে, উলকি আঁকায় যাদেরকে সহযোগিতা করা হয়, ওয়ান নামেসাত ওয়াল মুতাওসাম মুতানামেসাত, যারা এই ব্রু প্লাগ করে, ব্রুর চুলুপ দিয়ে ফেলে, এদের উপরেও আল্লাহর লানত, এদেরকে যারা করিয়ে দেয় তাদের উপরেও আল্লাহর লানত। ওয়াল মুতাফাল্লাজাত লিল হুসনে, যারা দাঁতগুলো মোটা দাঁত চিকন করে, তারপরে বিভিন্ন ডিজাইন করে দাঁতের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, এই কাজগুলো যারা করে তাদের উপরেও আল্লাহর লানত। তাহলে এই পেশা যারা এই কাজ করে দিবে এই পেশাটা হারাম। তাহলে পার্লারে যারা ব্রু প্লাগ করে ওদের পেশা কি হালাল না হারাম? হারাম। অর্থাৎ হারাম কাজ, হারাম কাজ করে দেওয়া, ধোকা প্রতারণা করা, এইটা যে পেশার মধ্যে থাকুক সেই পেশা হারাম। এরপরে সেলুনের ব্যবসা, সেলুনের ব্যবসা কিন্তু হালাল, কিন্তু এর মধ্যে আবার খতোয়াতে শয়তান আছে। আপনি চুল কাটেন, এটা হালাল, কিন্তু চুল কাটার সময় খেয়াল রাখতে হবে, চুল কাটলেন আপনি মুশরিকদের ডিজাইনে, দোকানের চারিপাশে সেলুনে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, বড় বড় খেলোয়াড়দের, বড় বড় অমুসলিমদের, মুশরিকদের চুলের ডিজাইন, আপনি কত নম্বর ডিজাইনে কাটবেন, এই ডিজাইনে চুল কেটে দিবেন, আপনার এই পেশা তখন হারাম। তারপরে আপনি দাড়ি মুন্ডন করে দিবেন, এই পেশা তখন হারাম, এই হারাম কাজে আপনি সহযোগিতা করছেন, এই জন্য আপনার ওই টাকাটাও হারাম। এইভাবে এই পেশাগুলোর মধ্যে হালাল এবং হারাম, অসংখ্য হারাম নিহিত আছে, খুতুয়াতে শয়তান আছে। চাকরি করবেন, চাকরির মধ্যে হালাল চাকরি, কিন্তু চাকরির মধ্যেও অসংখ্য হারাম আছে। আপনি চাকরি করতে গেলেন, আপনার সাথে চুক্তি হলো এতটা থেকে এতটা, এত ঘন্টা কাজ করবেন, আপনি আট ঘন্টার মধ্যে তিন ঘন্টা ফাঁকে দিলেন, চাকরি কি হালাল না হারাম? তারপরে আপনি মালিকের অগোচরে আপনি টাকা নিয়ে আসলেন, মালিকের অগোচরে আরও বিভিন্ন কাজ করলেন যেটা আপনার সাথে শর্ত নেই বা আপনি যে গোপনে করেন জানান না, তখন আপনার এই চাকরি এই পেশা হারাম। তারপরে আপনি চেয়ারে বসে আপনাকে বেতন দেওয়া হচ্ছে, সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আপনি বসে বসে ঘুষ নিয়ে ফাইলে সিগনেচার করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরতাশি ফিল হুকমে, যিনি ঘুষ নিচ্ছেন আর যিনি দিচ্ছেন দুইজনের উপরে আল্লাহ সুবহান তাআলার লানত। তাহলে আপনার আপনার ওই ওই চাকরি তখন হারাম, ওখানে বসে বসে আপনি হারাম উপার্জন করতেছেন। এরপরে আপনাকে হাদিয়া দেওয়া, মানে সরকারি চাকরি করতেছেন, সরকারি দায়িত্ব পালন করতেছেন, আপনি বলতেছেন যে না এটা ঘুষ না এটা হাদিয়া। এই ঘটনা দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ঘটছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায় করার জন্য পাঠাইছেন, ওই সাহাবি জাকাত আদায় করে নিয়ে আসছেন, আনি এক কিছু এদিকে রাখেন কিছু এদিকে রাখতেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কিছু এদিকে কিছু এদিকে কেন? বললো যে এগুলা হলো জাকাত আর এগুলা ওই এলাকায় গেছি, ওই এলাকার মানুষ খুশি হয়ে আমাকে কিছু হাদিয়া দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল্লা জালাসা ফি বাইতি আবিহি, ওই লোকটা তার বাপের বাড়িতে তার নিজের ঘরে বসে থাকে, দেখুক না কোন কোন মানুষ তাকে এনে হাদিয়া দিয়ে যায়। ওই লোককে আমি ওই এলাকায় জাকাত আদায় করার জন্য পাঠাইছি, তাহলে ওই এলাকার লোকেরা যাতে জাকাত আদায় একটু সহজ হয়, তাদের প্রতি একটু নরম হয়, জাকাতটা একটু কম নেয়, এই জন্য তাকে ওখানে হাদিয়া দিছে। যদি তাকে মহব্বত করে হাদিয়া দিত তো সে বাড়িতে বসে থাকুক না, তাকে কয়জনে এনে হাদিয়া দিয়ে যায়, সে ওই চাকরিটা থেকে অব্যাহতি দিক না থাকে, তাহলে কয়জন মানুষ তাকে বাড়িতে যায় হাদিয়া দিয়ে যায় এটা দেখুক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুনো, এই এই যে যেগুলো হাদিয়ার নামে নিয়ে আসছ এগুলাও ঘুষ, এগুলা রেশওয়া, এগুলা হারাম। সুতরাং মিষ্টি খাওয়ার নামে, তারপরে বকশিসের নামে যত নামে দেওয়া হোক সেগুলো সবগুলোই রেশওয়া, হারাম উপার্জন। তারপরে আপনার ব্যবসার মাধ্যমে উপার্জন, হালাল একটা জিনিস, ব্যবসা একটা হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যবসায়ীরা তাজারু সাদাকাল আমিন মাআন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তারা নবী রাসূলদের সাথে সিদ্দিকিনদের সাথে সুহাদাদের সাথে থাকবে। কিন্তু যদি আপনার সেই ব্যবসার মধ্যে ওজনে কম দেওয়া হয় সেই ব্যবসা কি আর হালাল থাকবে না হারাম থাকবে? সেই ব্যবসার মধ্যে যদি ধোকাবাজি করা হয়, প্রতারণা করা হয়, মিথ্যা বলা হয়, মিথ্যা কসম করে ভালো জিনিসের জায়গায় খারাপ জিনিস ঢুকাই দেওয়া হয়, তাহলে এই সবগুলোর কারণে তার ব্যবসা হারাম, হারাম উপার্জন হয়ে যাবে। এরপর আপনার সুদের মাধ্যমে উপার্জন, সুদের মাধ্যমে খাটিয়ে আপনি টাকা উপার্জন করতেছেন, এগুলো হারাম। এইভাবে হারামের অসংখ্য রাস্তা, হারাম উপার্জনের আছে, চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি এগুলোর মাধ্যমে যে উপার্জন এই সবগুলো হারাম। আচ্ছা ভাইয়েরা এবং বোনেরা, হারাম উপার্জন করে আমাদের লাভটা কি? যাদের জন্য হারাম উপার্জন তারা কি আপনার এই দায় দায়িত্ব নিবে? যাদের জন্য হারাম উপার্জন, স্ত্রীর জন্য, ছেলে মেয়েদের জন্য, তারা কি আমার আপনার এই দায় দায়িত্ব নিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াত বাউল মাইয়াতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তিকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয় তার সাথে সাথে তিনটা জিনিস কবরস্থান পর্যন্ত যায়, একটা হলো আহলুহু, তার আহালেরা যায়, ছেলে মেয়েরা যায়, ছেলেরা যায়, আত্মীয় স্বজন যায়, ওয়া মালুহু তার সম্পদগুলো যায়, আর ওয়া আমালুহু তার আমলগুলো যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইবকা ওয়াহিদ, দুই জিনিস চলে আসে আর একটা জিনিস থেকে যায়, তার আহালও তাকে কবরস্থানে রেখে চলে আসে, তার মালও চলে আসে, থাকি যায় শুধু তার আমলটা। তাহলে যেই পরিবার পরিজনের জন্য, যে আহালের জন্য হারাম উপার্জন, যে আহালের জন্য এত রকমের এত কিছু করা হলো, কবরে যখন শাস্তি হবে, যখন সওয়াল জবাব হবে, সেই আহালও নাই, কেউ নাই, স্ত্রীও নাই, ছেলে মেয়েও নাই, কেউ সেই দায় দায়িত্বে নাই, সব দায় দায়িত্ব কার উপরে? যিনি করছেন তার উপরে। অথচ তিনি উপার্জন করে নিজে ভোগ করে নাই, এগুলো তাদের জন্য রেখে গেছে, যাদের জন্য দিয়ে গেলেন তারা এর দায় দায়িত্বে নাই। দায় দায়িত্বে কে? দায় দায়িত্বে যিনি করছেন তিনি। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নবী সাল্লামের মহব্বত যদি আমাদের অন্তরে থাকে তাহলে হারাম উপার্জন একজন মুমিন করতে পারেন না। আল্লাহ রসুল সাল্লাম এই শিক্ষা আমাদেরকে দেন নাই যে হারাম উপার্জন করে দুনিয়াতে জীবন যাপন করতে হবে, উপার্জন করতে হবে হালাল পদ্ধতিতে। সে হালাল পদ্ধতিতে করতে গেলে রাতারাতি সম্পদ বাড়ানো, তারপরে রাতারাতি অনেক সম্পদের মালিক হয়ে যাওয়া, এগুলো অসম্ভব জিনিস। অর্থাৎ হালাল পদ্ধতিতে উপার্জন করে দুনিয়াতে জীবন যাপন করা, সেটা যত কষ্ট করে হোক, এটাই একজন মুমিনের বৈশিষ্ট্য, এটাই একজন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। এর বাহিরে কোনো হারাম পদ্ধতির দিকে আমাদেরকে যাওয়া যাবে না। যে আজানের পরে ইনশাল্লাহ আমরা আরেকটু কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আর সামান্য আলোচনা করব, দুইটা বিষয় আলোচনা করব। একটা হলো আমাদের এক্ষেত্রে মা বোনদের ভূমিকা কি হালাল উপার্জনের ব্যাপারে, আমাদের মা বোনদের ভূমিকা। আরেকটি বিষয় হলো হারাম উপার্জন হয়ে গেছে, এখন আমাদের করণীয় কি। এই দুইটা বিষয়ে আমরা একটু কথা বলে ইনশাল্লাহ শেষ করব। প্রথম বিষয় হলো আমাদের মা বোনেরা এক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে পারেন হালাল উপার্জনের ব্যাপারে। কারণ যারা হারাম উপার্জন করেন তারা কিন্তু স্ত্রীর কারণে, বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীর কারণে হারাম উপার্জন করে থাকেন। কারণ স্ত্রী যদি বিলাসী হয়, যে স্ত্রীর অনেক চাহিদা অনেক কিছু লাগবে, তো তখন ওই ব্যক্তি যখন সেগুলো ইনকাম করতে পারে না তখনই কিন্তু সে হারাম উপার্জনের দিকে হাত বাড়ায়। এক্ষেত্রে যদি স্ত্রী যদি শক্ত থাকেন, তিনি চেষ্টা করলে, তিনি ইচ্ছা করলে তার স্বামীকে ছেলে মেয়েদেরকে তিনি হারাম উপার্জন থেকে বিরত রাখতে পারেন। কোরআনে কারিমে একটি সূরা আছে, সূরা আল-লাহাব। সেই সূরা আল-লাহাবে আল্লাহ পাক আবু লাহাবের স্ত্রীর প্রতি লানত করেছেন। কারণ ছিল এই মহিলাটার কারণে আবু লাহাব বড় বড় আল্লাহর নাফরমানি করতে বাধ্য হয়েছিল। আবু লাহাব আল্লাহর ঘরের সম্পদ চুরি করত। এই লোক বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিল, বাইতুল্লাহ দেখাশোনা করতো এই আবু লাহাব। কিন্তু স্ত্রী ছিল একেবারে মানে খুব খারাপ একজন মহিলা। সেই মহিলা বলে দিত যে এবছর হজের মৌসুমে এত টাকা ইনকাম হইব, আমার এত টাকা, আবু লাহাবকে বলে দিত। আবু লাহাব ওই বাইতুল্লাহর যখন হজ শেষ হইতো, বাইরের লোকেরা হাজার হাজার লোকেরা আসতো, তারা টাকা দিত, তো এই টাকা থেকে আবু লাহাব চুরি করত, চুরি করে স্ত্রীর জন্য নিয়ে যেত। এই জন্য আল্লাহ পাক বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সাইয়াসলা নারান যাতা লাহাবিন ওয়া আমরাআতু। যে অচিরেই তারা লেলিহান বিশিষ্ট জাহান্নামে যাবে, ওয়ামরাআতুহু তার স্ত্রী সহ। এই স্ত্রীর কথা আল্লাহ পাকের জন্য বলছেন, ওই আবু লাহাবের নাফরমানির বড় বিশাল অংশে দায়ী হলো তার স্ত্রী। আমাদের সমাজে যত মানুষ আছে, যত হারাম উপার্জনকারী আছে, আপনি গবেষণা করে দেখবেন অধিকাংশ হারাম উপার্জনকারী কিন্তু স্ত্রীর কারণে হারাম উপার্জন করে। মাঝে মাঝে আমাদের কাছে অনেক ভাই এরকম বলেন যে ভাই, যে আসলে স্ত্রীর অনেক চাহিদা, এটা লাগবে ওটা লাগবে, এই করতে হবে সে করতে হবে, এগুলার কারণে আমরা বাধ্য হই হারাম উপার্জন করতে। তাহলে এক্ষেত্রে আমাদের মা বোনেরা নিজেরা কষ্টকর জীবনযাপন করে হলেও হালাল উপার্জনের উপরে থাকার জন্য স্বামীকে ছেলে মেয়েদেরকে এই ব্যাপারে জোরালো ভূমিকা পালন করতে পারেন, এবং বিশেষ করে ওই পরিবারে মায়েরাই ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারেন যে হালাল উপার্জনের উপরে সবভাবে চলার জন্য এটা মাদের ভূমিকা বাবাদের থেকে বেশি। ছেলে মেয়েদেরকে এই ট্রেনিং যদি ছোটবেলা থেকে দেওয়া হয় যে তাদেরকে হালাল উপার্জনের উপরে থাকতে হবে, তাহলে ভবিষ্যতেও তারা এই এই নীতির উপরে, এই সৎ আদর্শের উপরে তারা থাকবে। আরেকটি বিষয় খেয়াল করবেন, যারা হারাম উপার্জন করে তাদের সম্পদ কিন্তু স্থায়ী হয় না, তাদের সম্পদ এক সময় না এক সময় ধ্বংস হয়ে যায়। আর বাবা যখন হারাম উপার্জন করে যায়, এগুলো ছেলেরা ধ্বংস করে ফেলে, অল্প সময়ে ধ্বংস করে ফেলে, বিভিন্নভাবে আল্লাহর পক্ষ থেকে এমনভাবে নেমে আল্লাহর গজব নেমে আসে, বিভিন্নভাবে এগুলো অতি দ্রুত শেষ হয়ে যায়। এজন্য হারাম সম্পদ স্থায়ীও থাকে না। এজন্য মা বোনেরা এক্ষেত্রে ভূমিকা রাখবেন, এটা আমরা আশা করি। আর মা বোনদের ব্যাপারে সর্বশেষ উপদেশ যেটা, আলহামদুলিল্লাহ আজকে আমাদের মা বোনেরা আমাদের আলোচনায় এসেছেন, এটি খুবই আলহামদুলিল্লাহ ভালো দিক। কারণ আমাদের মা বোনেরা আমাদের থেকে অনেক দূরে। শুক্রবারে আমরা কিছু আলোচনা করি, মা বোনেরা কিন্তু শুনে না। তারপরে অন্যান্য সময়ে যত ওয়াজ মাহফিল হয়, যত আলোচনা হয়, যা হয়, সেখানে আমরা কিন্তু মহিলাদেরকে অনেক দূরে সরে রেখেছি। মহিলাদেরকে মসজিদে আসার জন্য 144 দ্বারা জারি করে দিছি যে খবরদার মসজিদে দ্বারের কাছে আসতে পারবে না। তো মহিলারা তখন মা বোনেরা কি করেন, যেহেতু মসজিদে যেতে পারবো না তাহলে মার্কেটের দিকে ঘুরে আসি। তখন আমাদের মা বোনেরা মসজিদমুখী না হয়ে মার্কেটমুখী হয়ে গেছে। কিন্তু নবী সাল্লামের যুগের মহিলারা, মা বোনেরা, সাহাবাই কেরামের যুগের মা বোনেরা, তাবেইনদের যুগের মা বোনেরা, তারা ছিলেন মসজিদমুখী, তারা দিনমুখী ছিলেন। যেখানে দিনের আলোচনা, যেখানে দিনের কথা, সেখানে মা বোনেরা থাকতেন। কিন্তু আজকে আমরা মা বোনদেরকে একেবারে সব জায়গা থেকে বিতাড়িত করে দূরে সরাই দিছি। আলহামদুলিল্লাহ আজকের আমাদের এই আলোচনায় মা বোনেরা আসছেন, ওনাদের জন্য সর্বশেষ একটা হাদিস শুনে আমরা কথা শেষ করবো মা বোনদের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটি আমল করলে একজন নারীর জন্য জান্নাতের সকল দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাত খামসাহা, যদি একজন নারী পাঁচ ওয়াক্ত সলাত, নামাজটা যদি সঠিকভাবে ওয়াক্ত অনুযায়ী সুন্দরভাবে আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসে এক মাস সুন্দরভাবে রমাদানের সিয়াম পালন করে, রোজা রাখে, ওয়াহতাজাবাত ফারজাহা, আর যদি হেজাব পর্দার বিধিবিধান মেনে চলেন, পর্দাটা যদি ভালোভাবে ঠিকমতো পালন করেন। এই জায়গায় মা বোনদের একটু সমস্যা আছে, আমরা আরেকটা আলোচনা ইনশাআল্লাহ হেজাবের উপরে, পর্দার উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই পর্দা যদি ঠিক রাখেন, ওয়া আতা আত বালাহা, যদি স্বামীর আনুগত্য করেন, এই জায়গায়ও একটু সমস্যা আছে। স্বামীর কথা আমাদের অনেক মা বোন শুনতে চায় না। এই স্বামীর আনুগত্য করা এটা ফরজ। এই চারটি কাজ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা তাদখুলুল জান্নাতা ফি আইয়ে বাবিন শাআত, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতের সকল দরজা তার জন্য খুলে দিবেন। খুলে আল্লাহ পাক বলবেন, বান্দি তুমি জান্নাতের কোন দরজা দিয়ে জান্নাতে যেতে চাও সেটা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কত সহজ জান্নাত, মাত্র চারটা আমল। এই চারটা আমল করলে জান্নাতের সব দরজা খুলে যায়। আমাদের জন্য এত সহজ আমল আছে, আল্লাহাক আমাদের জন্য দিলে তো আমরা সবাই নেচতে নেচতে জান্নাতে চলে যেতাম, কিন্তু এত সহজ আমাদের জন্য আল্লাহাক রাখেন নাই। এই যে এতক্ষণ যে হালাল উপার্জনের কথা বললাম, এগুলার জবাব দিই টাকা মা বোনদের না, এটা আমাদের উপরে এটা বর্তাবে যে হালাল উপার্জন করছো না হারাম উপার্জন করছো। সেখানে কেয়ামতের ময়দানে যে পাঁচটি প্রশ্ন, সেখানে দুইটা প্রশ্নই কিন্তু এই বিষয়ে, যে তুমি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, একটা প্রশ্ন হলো কোথা থেকে সম্পদ উপার্জন করছো, আরেকটা প্রশ্ন হলো ওয়া ফীমা আনফাকাহু, সম্পদ কোথায় খরচ করছো। তাহলে দুইটার কঠিন হিসাব, যাররা যাররা পরিমাণ হিসাব আমাদেরকে দিতে হবে, এটা কিন্তু মা বোনদেরকে দেওয়া লাগবে না। তাহলে কত সহজ। আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো যে এই চারটাকে শক্ত করে ধরেন, তাহলে আল্লাপাক আমাদের জন্য, আপনাদের জন্য জান্নাতকে আল্লাপাক সহজ করে দিবেন। পরিশেষে আমরা আরেকটি বিষয় বলবো, সেটা হলো এখন হারাম উপার্জন করে ফেলছি অতীতে, অনেক সুদ খেয়ে ফেলছি, ঘুষ খেয়ে ফেলছি, তারপরে বিভিন্ন উপায়ে হারাম উপার্জন করে ফেলছি, এখন করণীয় কি? এখন করণীয় হলো এটা থেকে খালেসভাবে তাওবা করতে হবে, তাওবাই না সোহা করতে হবে। আল্লাহ পাক বারবার বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুজ যুনুবা জামিআ, বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ পাক তোমার তাওবা কবুল করবেন, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবেন। বরং খালি মাফ করবেন না, আরো বড় পুরস্কার আল্লাহ ঘোষণা দিবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা তাওবা করে, ঈমান আনে, আমলে সালে করে, তাদের গুনাহ তো মাফ করা হবে, আবার ওই গুনাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তাওবা যদি তাওবার মতো হয়, তাহলে আল্লাহ পাক ওই গুনাহ তো মাফ করবেন, আবার গুনাগুলোকে নেকিতে রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তাওবাটা কিভাবে করতে হবে? মৃত্যুর সময় একজন ইমাম সাহেবকে ডেকে এনে, যে হুজুর আমার আব্বা মারা যাচ্ছেন, আসেন একটু তওবা করাই দেন। এরকম তাওবার পদ্ধতি নবী সাল্লামের যুগে, সাহাবাদের যুগে, তাবেইনদের যুগে, তাবে তাবেইনদের যুগে কখনো ছিল না। এটা তাওবার পদ্ধতি না। তাওবার পদ্ধতি হলো যখন গুনাহ করার শক্তি আছে তাওবাও আছে, গুনাহ করার শক্তি নেই তাওবাও নেই। আপনি যতক্ষণ চাকরিতে আছেন, চেয়ারে আছেন, ততক্ষণ আপনার তওবা কাজে আসবে। চাকরিও নাই, তওবা থেকে আপনি চাকরি থেকে অপসারণ। এখন যদি কোন যে আমি তওবা করছি, এখন তাকে আর গোশ খাবো না, তো গোশ আপনাকে দিবে টাকে? যখন গোশ খাওয়ার সময় ছিল তখন তো তাওবা করেন নাই। এজন্য বান্দার কাছে মানুষ যত বেশি মূল্যবান আল্লাহর কাছেও বান্দা তত মূল্যবান থাকে। বান্দার কাছে যখন মূল্যহীন হয়ে যায় তখন আল্লাহর কাছেও বান্দা মূল্যহীন হয়ে যায়। এখন তাওবার জন্য তিনটা কাজ করতে হবে, হারাম উপার্জনকারীর তাওবা হবে তিনটা কাজ, চারটা কাজ হারাম উপার্জনের সাথে যেহেতু বান্দার অধিকার জড়িত, এই জন্য চারটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো হারাম উপার্জন পরিত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে, যে আল্লাহ অতীতে যা করে ফেলছি আজকে থেকে আর করব না। দুই নম্বর কাজ, ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন এই হারাম উপার্জনের দিকে হাত বাড়াবো না, এই ব্যাপারে আল্লাহর সাথে নিশ্চিত ওয়াদা করা, যে আল্লাহ অতীতে যা করে ফেলছি আজকে থেকে মৃত্যু পর্যন্ত আর কখনো দ্বিতীয়বার এই কাজ করব না। তিন নম্বর কাজ, যে আল্লাহ পাক যা করে ফেলছি এটার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে কান্নাকাটি করে খালেসভাবে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, অতীতে যেটা করে ফেলেছি এটার যে গুনাহ হয়েছে এই গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেন। চতুর্থ কাজটা করতে হবে, এই পর্যন্ত যে হারাম উপার্জন করেছে এই হারাম উপার্জনগুলো ফেরত দিতে হবে, এটাই হলো সবচেয়ে জটিল কাজ। উপরে তিনটা সবাই রাজি আছে করার জন্য, কিন্তু এই চার নম্বর কাজটা এটা খুব জটিল কাজ। এটা এই পর্যন্ত যত সুদ খেয়েছি, যত ঘুষ খেয়েছি, যত রকমের হারাম অবৈধ উপার্জন করেছি এই সব টাকা ফেরত দিতে হবে, ফেরত না দিলে তওবা হবে না। কেউ কেউ মনে করে সম্পদ উপার্জন করছি বাস, এখন অনেক টাকা হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, এখন প্রতি বছর হজে চলে যাই, মানুষের টাকা মারি প্রতি বছর হজে, তাহলে কি আল্লাহ এই গুনাহ মাফ করবেন? একশো বার হজ করলেও আল্লাহ মাফ করবেন না, আল্লাহর ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলেও আল্লাহ পাক মাফ করবেন না, আল্লাহর ঘরের দরজা ধরে যদি কান্নাকাটি করেন, হাজরে আসওয়াদ ধরে কান্নাকাটি করেন, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। বান্দার হকের জন্য বান্দার কাছে ফেরত দিতে হবে। তাহলে যত সুদ, যত ঘুষ, যত হারাম উপার্জন সব ফেরত দিতে হবে। এগুলোর জন্য আপনার হজেও যাওয়া দরকার নাই, ওমরায়ও যাওয়া দরকার নাই, মসজিদে লাখ লাখ টাকা দান করলেন হারাম উপার্জন সেটাও দরকার নাই। মসজিদ আপনি হারাম উপার্জন দান করলে ইমানে চলে যায়, কারণ হারাম উপার্জন দান করার অর্থ হলো আপনি আল্লাহকে ঘুষ দিচ্ছেন, যে আল্লাহ আমিও খাইছি আপনারাও কিছু খাওয়াইতেছি, আমি কিন্তু একা খাইতেছি না, যে এর সাথে আপনিও আছেন, সুতরাং আপনি হিসাব কিতাব নিতে খবর আছে, আপনি আমাকে একা ধরতে পারবেন না, আল্লাহকেও কিছু ঘুষ দিচ্ছে, যে আল্লাহ আপনার মসজিদেও দিচ্ছি। এই জন্য হারাম সম্পদ মসজিদে দেওয়া যাবে না, কোনো কাজে মানে সওয়াবের নিয়তে, সওয়াবের উদ্দেশ্যে মসজিদ মাদ্রাসা এসব প্রতিষ্ঠানে আপনার হারাম উপার্জন দেওয়া যাবে না, দিলে আপনার ইমানে থাকবে না, বরং যার টাকা তাকে দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে যার টাকা সেই কার থেকে কত টাকা ঘুষ নিছি, চেয়ারে বসে বসে ফাইল সিগনেচার করছি আর টাকা নিছি, কার থেকে কত নিছি তো লিখে রাখি নেই, বা নাম ঠিকানাও তো লিখে রাখিনি, তাহলে এদেরকে পাবো কোথায় ফেরত দেওয়ার জন্য? প্রথম চেষ্টা করতে হবে যে কাউকে এরকম খুঁজে কোথাও পাওয়া যায় কিনা, যদি দেখা গেল একান্ত পাইলাম না একজন কেউ, তাহলে ওই লোকদের নামে, ওই ব্যক্তিদের নামে আল্লাহর রাস্তায় সদাকা করে দিতে হবে। তবে নিজে সওয়াবের উদ্দেশ্যে না, যে আল্লাহ পাক যেন এটার সওয়াবটুকু ওই ব্যক্তিদের আমলনামায় আল্লাহ পৌঁছাই দেন। আল্লাহ তো জানেন আমি কার কার থেকে নিছি, এটা আল্লাহর কাছে কিন্তু লিস্ট আছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লিস্ট অনুযায়ী তাদের আমলনামায় এই সওয়াবগুলো পৌঁছাই দিবেন। তারা জীবিত থাকলেও তাদের অ্যাকাউন্টে চলে যাবে, জীবিত থাকলেও তাদের অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে যদি ব্যক্তিকে পাওয়া না যায় বা ব্যক্তির ওয়ারিস পাওয়া না যায়, তাহলে ওই ব্যক্তিদের নামে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। এখন কথা হলো, ধরেন ওই সময় আমি ঘুষ খাইছি সব মিলে 5 কোটি টাকা, এখন আমার কাছে সম্পদ আছে 1 কোটি টাকা, ওই পরিমাণ টাকায় নাই, তাহলে কি করব? তাহলে যেই পরিমাণ আছে এই পরিমাণেই আল্লাহ রাস্তা দিয়ে দিতে হবে। আল্লাহ তো দেখবেন আপনার অবস্থা, যে আল্লাহ এর বাইরে আর নাই, আমার তো আর কিছু করণীয় নাই, এটা দিয়ে দিবেন। এখন দেখা গেল 1 টাকাও নাই, ওই সময় ঘুষ নিছেন, হারাম উপার্জন করছেন আর খাইছেন, চুরি করছেন আর খাইছেন, ডাকাতি করছেন আর খাইছেন, এখন তো ফেরত দিবেন কিছুই নেই, তাহলে কি করবেন? তাহলে ওই ব্যক্তিদের যদি নাম ঠিকানা জানা থাকে, তাহলে তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে, বলতে হবে যে ভাই, যে আমি এরকম করছিলাম, ওই সময় বুঝি নাই, হারাম ভাবে তোমার থেকে নিছি, এখন যে আমি ফেরত দিব সেই অবস্থাও আমার নাই, তুমি আমাকে মাফ করে দাও। তাহলে কোনো ব্যক্তির কাছে যদি এরকম কেউ যায় বলে, ওই লোক অবশ্য মাফ করে দিবে। এখন ওই লোককে যদি না পাওয়া যায় বা না চিনিয়ে দেখ আমি কয়জনের কাছে যাব, কার কাছে যাব, তাহলে শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ ওই মানুষগুলাকে তুমি মাফ করে দাও, যে মানুষগুলা থেকে আমি ঘুষ নিয়েছিলাম, সুদ নিয়েছিলাম বা হারাম উপার্জন করেছি, ওই মানুষগুলাকে আজকে ক্ষমা নেওয়ার জন্য আমি পাচ্ছি না, আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে ওই মানুষগুলা থেকে ক্ষমা নেওয়ার ব্যবস্থা তুমি করে দিও। এইভাবে হলেও আপনি শেষ পর্যন্ত আল্লাহর কাছে এই চার নম্বর কাজটা করতে হবে। এই চার নম্বর কাজটা অনেকে, এটা তাওবার একটি গুরুত্বপূর্ণ অংশ, এটা যতক্ষণ করবেন না, আপনি 50 বার হজ করেন আপনার এটা তাওবা হবে না। যত আপনি আল্লাহর ইবাদত বন্দেগি করেন, যত তাওবা করেন, যত কিছু করেন, এটা তাওবা হবে না। এজন্য আমাদের দেশের মানুষ যারা এরকম হারাম উপার্জন করে, তো সর্বশেষ তারা শর্টকাট তরিকা খোঁজে যে কোন জায়গায় গেলে একেবারে শর্টকাট জান্নাতে চলে যাওয়া যাবে। কারণ এই যে এই এই এখন 11 নম্বর সেক্টর মসজিদের এই জায়গায় যদি উনি সমাধানের জন্য আসে, উনি যে সমাধান পাইছে এটা খুব কঠিন সমাধান, উনি যে রাস্তা পাইছে যে উনার সব টাকা ফেরত দিতে হবে, এখন উনার সব টাকা দিয়ে উত্তরা বাড়ি করছে, এখন তো উনার বাড়িও যাবে, সব যাবে, তাহলে এই কঠিন রাস্তায় আসবে না কিন্তু। তাহলে উনি খুঁজতে থাকবেন সহজ তরিকা, সহজ রাস্তা। দেখা গেল এক দরবারে গেছে, বলছে যে ভাই এই দরবারে 1 লক্ষ টাকা দিয়ে যান, এখান থেকে জান্নাত কিনে নিয়ে যান, বাস উনি সহজ তরিকা পাই গেছে, ওখানে গিয়ে 1 লক্ষ টাকা বাস জান্নাত কিনে নিয়ে আসতে, এরকম সহজ সহজ রাস্তা খোঁজে যে কোন জায়গায় গেলে, কোথায় ঘুরলে, কোথায় একটু গেলে একবারে কিছু ফেরত দেওয়া লাগবে না, মানে সহজে জান্নাত পাওয়া যাবে। কিন্তু আসলে শুনেন, আল্লাহর জান্নাত আল্লাহর পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে লাভ করা সম্ভব না। আল্লাহ পাক রাসূলকে বলছেন, ফালা আল্লাহ কাতার কোন বাদামা ইউহা ইলাই, যে আপনার প্রতি যে ওহী নাজিল হয় আপনি এটা থেকে কিছু অংশকে বাদ দিবেন এই আশা করতেছেন? মানে ওহী যেটা নাজিল হয়েছে, যেভাবে নাজিল হয়েছে, এটাকে আর শর্টকাট করা যাবে না, এটাকে আর ছোট করার কোনো রাস্তা নাই। নবীরা যদি ছোট করার রাস্তা পাইতেন তো নবীদের গায়ে কোনোদিন একটা মাইরও পড়তো না, আঘাতও পড়তো না, কারণ ওইভাবে শরীর গা বাসায় বাসায় কথা বলতেন। যেভাবে কথা বললে মার খাওয়া লাগে না, যেভাবে কথা বললে কারো কোনো কিছু শুনতে হয় না, নবীরা সেইভাবে কথা বলতেন। কিন্তু নবীরা তো নিজের ইচ্ছায় কথা বলতে পারেন না, নবীদেরকে আল্লাহ যেভাবে নির্দেশ দেন সেইভাবে কথা বলতে হয়। এজন্য আল্লাহ বলছেন, রাসূল আপনি আবার এই আশঙ্কা করবেন না যে কিছু কথা বাদ দিয়ে দিবেন ইচ্ছা করে, খবরদার এই কাজ করা যাবে না। এজন্য আল্লাহর দিনের ওহির ইসলাম যেটা নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে আরাফার ময়দানে যেটা নাজিল হয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যেদিন আল্লাহর দিন পরিপূর্ণ হয়েছে সেই দিন থেকে আর কমানোর শর্টকাট করার কোনো রাস্তা আল্লাহ পাক রাখেন নাই। এজন্য সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যে আলোচনা করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি এর মহব্বত শুধু মুখে মুখে, নবী সাল্লাল্লাহু আলাইহি এর ভালোবাসা, জিলাপি খেয়ে ভালোবাসা, তারপরে একদিন উৎসব প্রকাশ করে ভালোবাসা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি এর ভালোবাসার মাধ্যম না। নবী সাল্লাল্লাহু আলাইহি এর ভালোবাসা হলো ফাআইদালিল ফাকরে তাজফাফা, যে হালাল উপার্জনের দিকে ফিরে আসা, এটাই রাসুলের বড় তরিকা, রাসুলের বড় সুন্নাত, এটাই একজন মুসলিমের তরিকা। একজন মুসলিমকে দেখে মানুষ বুঝবে যে এটাই মুসলিমের আখলাক, এটাই রাসুলের আখলাক। একজন মুসলিমের আখলাক দেখে বুঝবে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, তাহলে একজন মুসলিম হবেন হালাল উপার্জনকারী। আমরা সবাই ইনশাআল্লাহ হালাল উপার্জন করতে রাজি আছি তো? হারাম উপার্জন করতে কে কে রাজি আছেন? আছে দেখা যাক, বুঝতে পারেন নাই ভাইয়েরা, আমরা বলছি যে হারাম উপার্জন করতে কে কে রাজি আছেন, কয়েক ভাই হাত তুলছে, হারাম উপার্জন করতে কেউ রাজি নাই। আমরা সবাই হালাল উপার্জনকারী হতে চাই, আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল উপার্জনকারী হিসাবে আল্লাহ পাক কবুল করুন, সমস্ত প্রকার হারাম উপার্জন থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমাদেরকে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা করার তৌফিক দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের মহব্বত, আমাদের হাসর নসর আল্লাহ পাক ব্যবস্থা করে দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করে দিন, এবং পরবর্তী যতগুলো সিরাত মাহফিল হবে, আলোচনা হবে, সবগুলো মাহফিল আমাদেরকে আল্লাহ পাক বুজার আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের আজকের এই সিরাত মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন ভাই জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম, একটা সময় শুনতাম ফিল্ম তৈরি করা, ছবি তৈরি করা হারাম, কিন্তু বর্তমানে অনেক মানুষ ইউটিউবে ফেসবুকের মাধ্যমে ভিডিও বিক্রি করে ইনকাম করছে, এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই, খুবই উপকৃত হব। জি আলহামদুলিল্লাহ, যে আপনি যেটা বলছেন যে ফিল্ম তৈরি করা, ছবি তৈরি করা, এগুলা আগেও হারাম ছিল, এখনও হারাম। হারাম আবার কিছুদিন হারাম, কিছুদিন হালাল হয় না, হারাম হারামে। এগুলো হালাল এই পর্যন্ত পৃথিবীর কোনো আলেম এ ব্যাপারে ফতোয়া দেন নাই। ছবি তৈরি করা, ছবি তোলা, সেটা যে কোনো উপায়ে যে কোনো মাধ্যমে হোক হারাম। তবে কিছু বিশেষ ক্ষেত্রে ওলামায়ে কেরাম অনুমোদন দিয়েছেন। সে বিশেষ ক্ষেত্রগুলো হলো যে দিনী উদ্দেশ্যে, সেটা দিনের দাওয়াতের উদ্দেশ্যে, দিনের তাবলিগের উদ্দেশ্যে, দিনের প্রচার প্রসারের উদ্দেশ্যে যদি এই মাধ্যমগুলোকে ব্যবহার করে দিনের প্রচার প্রসার করা যায় সেক্ষেত্রে জায়েজ। যেমন আপনি হজে যাবেন, তো হজে গেলে আপনি যদি ছবি বলেন যে ছবি তোলা হারাম, আমি ছবি তুলব না, তা আপনি হজে উমরা যেতে পারবেন, তাহলে এক্ষেত্রে আপনার লাগবে, এটা দিনই উদ্দেশ্যে। তারপরে আপনার আরও কিছু কিছু ব্যাপার আছে এরকম, একান্ত আপনি বাধ্য যে সেখানে এটা জরুরি ব্যাপার, আপনি আইডি কার্ড করবেন, আপনার আইডি কার্ড ছাড়া এই দেশে চলতে পারবেন, তা আইডি কার্ড করতে ছবি লাগবে না। সেগুলো একান্ত আবশ্যক, যেগুলো না হইলেই নয়, সেগুলো শুধু অনুমোদিত। আর এর বাহিরে যেগুলো মানে একান্ত আবশ্যক না, এমনি খালি আপনি ছবি তুলতেছেন, ফেসবুকে দিতেছেন, ইউটিউবে দিতেছেন, এগুলো হারাম। আর দিনই উদ্দেশ্যে, যেমন আমরা এখানে দিনই একটা আলোচনা করলাম, এই আলোচনাটা যদি আপনি ভিডিও করে ইউটিউবে দেন, ফেসবুকে দেন, আরও হাজার হাজার মানুষ দিনই কথাগুলো শুনতে পারবেন। এই ব্যাপারে আমরা আরও একদিন বলছিলাম যে বড় বড় আন্তর্জাতিক দুইটা ইসলামী সম্মেলন হয়েছিল ভারতে পাকিস্তানে, ওলামায়ে কেরাম মুফতিয়ানে কেরাম সেখানে বলছেন যে দিনই উদ্দেশ্যে যদি এরকম ভিডিও করা হয়, যে দিনই আলোচনা, দিনের তাবলিগের উদ্দেশ্যে, দিনের দাওয়াতের উদ্দেশ্যে, তাহলে শুধুমাত্র সেটা জায়েজ। কিন্তু অন্য কোনো উপায়ে, অন্য কোনো উদ্দেশ্যে সেটা করা হলে সেটা বৈধ নয়। তো তাহলে এই যদি এই ব্যবসা করে, তো ব্যবসা হারাম, যেটা হারাম সেটা হারামের ব্যবসাও হারাম। আরেকটি বিষয় জানতে চাইছেন, সম্পূর্ণ সুদভিত্তিক ব্যাংক, অনেকগুলো ব্যাংকের নাম লিখছেন, এগুলোর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন এবং ব্যবসার ব্যাপারে কোরআন হাদিসের আলোকে আপনার বক্তব্য। এটা তো আমার থেকে আপনি আরও বেশি জানেন, সুদভিত্তিক ব্যাংক বলতেছেন, তো সেখানে তারা লুকোচুরি খেলতেছে না, তারা প্রকাশ্যেই বলতেছেন যে আমরা সুদ দিতেছি। তো সেখানে তো আর কারোর মুফতি সাহেবকে জিজ্ঞাসাও করার দরকার নাই, ফতোয়ারও দরকার নাই, সুদ তো হারাম হারামেই। এবং যারা দিতেছেন তারাও বলতেছেন যে আমরা সুদ দিতেছি, যারা নিতেছেন তারাও বলতেছেন যে আমরা সুদ নিতেছি। আর যেটা প্রশ্ন হইতে পারে, যেটা ইসলামের নামে হচ্ছে, লাভের নামে হচ্ছে, সেখানে সেটা করা যাবে কি যাবে না, সেটার ব্যাপারে যদি আপনি মানে দেখতেছেন যে বাহ্যিকভাবে যে এখানে শরিয়ার নীতিমালা প্রতিফলিত হচ্ছে, শরিয়ার মাধ্যমে লেনদেন হচ্ছে, সেটা আপনি বিশ্বাস করে রাখতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছ থেকে জবাবদিহি থেকে আপনি মুক্ত হইতে পারবেন। যে আল্লাহর কাছে বলতে পারবেন যে আমার আর কোনো উপায় ছিল না, সর্বশেষ উপায় এটা পেয়েছিলাম, তারা বলছে যে শরিয়া ভিত্তিক দিচ্ছে, আমরা শরিয়া ভিত্তিক বিশ্বাস করে নিচ্ছি। কিন্তু শরিয়া ভিত্তিক বলে যদি তারা শরিয়া ভিত্তিক না করে, এটার দায় দায়িত্ব তো আপনার না, এটার দায় দায়িত্ব তাদের। আরেকটা হলো, তারা যারা শরিয়া ভিত্তিক করতেছেন তাদেরকে রাষ্ট্র অনুমতি দিচ্ছেন, বাংলাদেশ ব্যাংক অনুমতি দিচ্ছেন, তারপরে অনেক বড় বড় ওলামায়ে কেরাম বলতেছেন যে এটা শরিয়া ভিত্তিক, তো এত এদের কথা তো আমরা বিশ্বাস করতেই হবে, কারো না কারো কথা তো বিশ্বাস করতেই হবে। আর বর্তমান দুনিয়া ব্যাংকের লেনদেন ছাড়া তো আপনার সম্ভব না, লেনদেন তো করতেই হবে। তো করতে যখন হবে তখন আপনার পাঁচ দোকান থেকে এক দোকান, আপনি কোন দোকানে ভালো মাল আছে সেটা তো তালাশ করতেই হবে, তালাশ করে যাচাই বাছাই করে তুলনামূলক যেটা ভালো। এখন তো আমরা সাহাবায়ে কেরামের মতো মানুষ, তাবেঈনদের মতো মানুষ খুঁজলে আর জমিনে পাবো না। এখন মানুষের কথা কাজে মিল নাও থাকতে পারে, এখন তো আর ওই যুগের মানুষ নাই, কিন্তু কাউকে না কাউকে বিশ্বাস করে তুলনামূলক ভালো জায়গায় খুঁজতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আপনি যেখানে সুদ মুক্ত সেখানে যাওয়ার চেষ্টা করতেই হবে। আর যেগুলো বলছেন যে সুদ, সেগুলো তো স্পষ্ট, সেগুলো তো আর আমরাও বলার দরকার নাই, কেউ বলার দরকার নেই, সেগুলো যারা দিচ্ছে তারাও বলতেছে আমরা সুদ দিচ্ছি, যারা বলতেছেন আমরা নিচ্ছি তারাও সুদ নিচ্ছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল হারাম যাচাই বাছাই করে হালাল উপার্জনের উপরে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।